الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء كرام محترم حاضرين আজ কয়েকদিন যাবৎ বিভিন্ন প্রোগ্রামে সুরাতুল ফাতেহার তফসির থেকে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। গতকাল পর্যন্ত সুরাতুল ফাতেহার চারটা নামগুলির অর্থ, তাৎপর্য এবং নামকরণের কারণ আলোচনা হয়েছে। সুরাতুল ফাতেহার পঞ্চম নাম হল সুরাতুদ দুআ, দুআ করার সুরা। দুআ শব্দের অর্থ কারো কাছে কোনো কিছু চাওয়া, কাউকে আহ্বান করা। এই সুরার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে অনেক কিছু চায়। এই সুরার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার নামকরণ করেছেন সুরাতুদ দোয়া, দোয়া করার সুরা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআ মুখুল ইবাদাত, এর অর্থ হল দুআ সমস্ত ইবাদতের সার। দুআ সমস্ত ইবাদতের মূল। কিন্তু আমাদের বুঝার ব্যাপার কিভাবে দুআ সমস্ত ইবাদতের মূল হলো, কিভাবে সার হলো, কিভাবে বুঝার জন্য আমাদেরকে দুটি জিনিস পৃথক পৃথক ভাবে বুঝে নিতে হবে। একটা হলো এবাদতের ডেফিনেশন কি, এবাদত কাকে বলে, আর একটা হলো দুয়ার পদ্ধতি কি, দুয়া কিভাবে করতে হয়। এই দুইটা কথা পৃথক পৃথক ভাবে বুঝলে পরেই রসুলের হাদিসের মর্মটা আমাদের বুঝে আসবে যে দুয়া সমস্ত এবাদতের মূল হল কিভাবে। তাই আমরা প্রথমেই বুঝার চেষ্টা করি এবাদত কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করে নিজেকে তার দরবারের চূড়ান্ত অসহায় মনে করে, তার বিধিনিষেধ পালন করার নাম এবাদত। এখানে কয়েকটা কথা লক্ষ্য করার ব্যাপার। একটা হলো আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকার, আল্লাহ কারো কাছে দায়বদ্ধ নন, আল্লাহ কারো মুখাপেক্ষি নন, আল্লাহ কোনো কাজে অক্ষম নন, আল্লাহর কোনো অক্ষমতা নাই, আল্লাহর কোনো দুর্বলতা নাই, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল কাজে সক্ষম, আর নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর কাছে চূড়ান্ত অসহায়, শুধুমাত্র আল্লাহ দিলেই আমি পাইতে পারি, আল্লাহ না দিলে আমার পাওয়ার আর কোনো উপায় নাই, নিজেকে এতটুকু অসহায় মনে করা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে এতটুকু সক্ষম, নিজেকে এতটুকু অক্ষম মনে করে আল্লাহর বিধিনিষেধ পালন করার নাম এবাদত। কিন্তু আমরা এবাদতের মর্ম অনেকেই এবাদতের মর্ম না বুঝে এবাদত করি, যে কারণে আমাদের এবাদতে ত্রুটি থাকে এবং এবাদতে ত্রুটি থাকার কারণে আমরা এবাদতের ফল থেকে বঞ্চিত থাকি। আল্লাহকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী কথাটার একটিন অন্তরে রাখতে হবে, আর নিজেকে আল্লাহর দরবারের চূড়ান্ত মুখাপেক্ষি মনে করতে হবে। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহর কোন কাজের জন্য তিনি কার কাছে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, কেন এমন করলেন এই প্রশ্ন করার অধিকার কারো নাই। বিষয়টা বুঝাইয়া আল্লাহ একায়েতে বলেন, লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা কিছু করেন তার কোনো কাজের ব্যাপারেই তাকে প্রশ্ন করার অধিকার কারো নাই, কেন এমন করলেন এই প্রশ্ন করার অধিকার নাই। বরং বান্দাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, কেন তুমি এমন করলে? আল্লাহর কোন কাজের ব্যাপারে তাকে প্রশ্ন করার অধিকার কারো নাই, কেন? যেহেতু তিনি যা ইচ্ছা তাই করার অধিকার। বান্দাকে তার কাজের জন্য আল্লাহ প্রশ্ন করবেন কেন? কারণ তুমি আল্লাহর দরবারের চূড়ান্ত মুখাপেক্ষি, কাজেই তোমার কাজ যদি আল্লাহর অনুমোদন সাপেক্ষে না হয়ে আল্লাহর অনুমোদনের বিপক্ষে কোনো কাজ হয়, অবশ্যই তোমাকে আল্লাহ সে ব্যাপারে প্রশ্ন করবেন। এই মনোভাব, এই চিন্তাধারা, এই চেতনা অন্তরে যাদের পুরাপুরি বিদ্যমান তাদের এবাদত খাঁটি নির্বেজাল। এই চিন্তা চেতনা যাদের অন্তরে বিদ্যমান নয় তাদের এবাদত খাঁটি নয়, তাদের এবাদত ভেজাল পূর্ণ। এই জন্য এবাদতের সংজ্ঞা, এবাদতের ডেফিনেশন খুব ভালো রকম বুঝতে হবে। আমাদের সমাজে এগুলির আলোচনা হয় না, চর্চা হয় না, না হইতে না হইতে অবস্থা এমন হয়েছে বহু মুসলমান বর্তমান সমাজে জীবন বর গতানুগতিক ভাবে আল্লাহর এবাদত করে চলেছে, অথচ এখনো বুঝে নেই এবাদত কোন জিনিসটার নাম। এবাদত জীবন বর করতেছে কিন্তু এখনো বুঝার বাকি এবাদত কোন জিনিসটার নাম। এক কথায় আল্লাহর কাছে চূড়ান্ত আনুগত্য প্রকাশ করার নাম এবাদত। আল্লাহর চূড়ান্ত আনুগত্য, চূড়ান্ত বলতে কি বোঝায়? তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমার তোমার হুকুম ছাড়া কোনো কিছু করার নাই, এটার নাম চূড়ান্ত আনুগত্য। হে আল্লাহ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমার কোনো কাজেই প্রশ্ন উত্থাপন করার অধিকার কারণ। আর আমি শুধুমাত্র তোমার হুকুম পালন ছাড়া কিছুই করতে পারি না, এই মনোভাব নিয়ে যারা ইবাদত করবে, এরা মসজিদে এসে নামাজ পড়ে, ব্যাংকে গিয়া সুদের কারবারও করতে পারবে। তাইলে যারা নামাজও পড়ে সুদের কারবারও করে, এদের ইবাদতের খবর কি? কি বুঝে ইবাদত করে? যারা রোজাও রাখে হারাম রুজিও করে, এরা রোজাকে কি মনে করে? কি মনে করে রোজা নামের ইবাদত করে? যারা হজ করে গুসো খায়, এরা কি হজটাকে কি মনে করল? যারা যাকাতও দেয় আবার গান বাজনাও শোনে, এরা যাকাতকে কি মনে করে? যে গতানুগতিক ইবাদত, এটা ইবাদতের সার, এটাতে নাই। ইবাদতের ডেফিনেশনে আমরা বুঝে এসেছি যে ইবাদত মানেই হইল আল্লাহর চূড়ান্ত আনুগত্যের নাম। চূড়ান্ত আনুগত্য কি? আল্লাহ সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করার অধিকারী। আল্লাহর কোনো কাজে আমার প্রশ্ন করার অধিকার নাই, আর আমি একমাত্র তার হুকুম পালনে বাধ্য। নিজেকে একমাত্র আল্লাহর হুকুম পালনে বাধ্য মনে করে যদি আল্লাহর হুকুম পালন করে, ওই হুকুম পালন করাটার নাম ইবাদত। আমার কথা বুঝে থাকলে বলুন, সুদকুর নিজেকে আল্লাহর একমাত্র আল্লাহর হুকুম পালনে বাধ্য মনে করে, ঘুষখুর, মদখুর, গাঞ্জাকুর, চুর, ডাকাত, হাইজেকার, সন্ত্রাসী, খুনি, জিনাকার, কেউ আল্লাহকে চূড়ান্ত আনুগত্য করার মনোভাব রেখে ইবাদত করে না, এটা গতানুগতিক ইবাদত করে, দেখা দেখি ইবাদত করে। বুঝতে হবে আমরা কোথায়, আমাদের ইবাদত কোথায়, কার ইবাদতের কি পরিমাণ ওজন। যেই লোক মনে করে হারাম রুজি করা ছাড়া আমার পেট পালার উপায় নাই, সে আল্লাহরে কি মনে করে? আল্লাহই সর্বশক্তিমান না হারাম রুজি সর্বশক্তিমান? কি হইল ঘটনা? কি মনে করে ইবাদত করে? যে মনে করে সুদ খাওয়া ছাড়া আমার রুজির কোনো পথ নাই, যে মনে করে ঘুষ খাওয়া ছাড়া আমার রুজি রোজগারের কোনো পথ নাই, যে মনে করে হারাম রুজি করা ছাড়া আমার জীবিকা নির্বাহের কোনো উপায় নাই, আবারও তোমার ইমান ঠিক করো, তোমার উভয় তোমার হারাম রুজি না তোমার উভয় তোমার আল্লাহ, আবারও ঠিক করো। আশা করি আমার কথা বুঝলে আপনারা টের পাবেন আমাদের এবাদতের গলত কোথায়। যাদের এবাদতে গন্ডগোল তাদের দুয়ায় গন্ডগোল, যাদের দুয়ায় গন্ডগোল তাদের দুয়া আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক বান্দা এমন আছে আল্লাহর যে কোনো সমস্যায় পরে আল্লাহকে ডাকে, কেউ বিপদগ্রস্ত হইয়া আল্লাহকে ডাকে, কেউ অভাবগ্রস্ত হইয়া আল্লাহকে ডাকে, কেউ রোগাক্রান্ত হইয়া আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআন। আমার কোনো বান্দা যখন আমাকে ডাকে, ডাকার সাথে সাথে আমি তাকে জবাব দিয়া বলি কেন ডাকো। আল্লাহ পরিষ্কার ভাষায় আয়াতে বলতেছে যে আমার কোনো বান্দা আমাকে যখন ডাকে, ডাকা মাত্রই আমি তাকে জবাব দেই, বলি তুমি আমাকে কেন ডাকো। বিপদগ্রস্ত বলে, হে আল্লাহ আমি বিপদে পড়েছি আমাকে মুক্তি দান করো। অভাবগ্রস্ত বলে, হে আল্লাহ আমি অভাবগ্রস্ত হয়েছি আমাকে সম্পদ দান করো। রুগী বলে, হে আল্লাহ আমি রোগাক্রান্ত হয়েছি আমাকে রোগ মুক্তি দাও। যার যে সমস্যা বলে, তখন আমি আমার বান্দাকে বলি, তুমি যে খানা খাইয়া আমার কাছে দোয়া করতেছ, তোমার খানাটা হারাম রুজি, তুমি গায়ে, তোমার গায়ে যে পোশাক পরে আমাকে ডাকতেছ, তোমার গায়ের পোশাকটা হারাম রুজি, হারাম রুজি করবা, আর আবার আমার কাছে রোগ মুক্তি চাইবা, বলো তোমার উপায় হারাম রুজি না তোমার উপায় আমি আল্লাহ, তুমি আগে আগের কথার ফয়সলা করো, তোমার উপায় কোনটা, হারাম রুজি তোমার উপায় না আমি আল্লাহ তোমার উপায়, এটা আগে ঠিক করো। যদি একমাত্র আমি আল্লাহ তোমার উপায় হয়ে থাকি, তাইলে তুমি হারাম রুজি করে আমি আল্লাহকে ডাকতে পারো না, তুমি হারাম রুজি করে আমি আল্লাহর কাছে বিপদ মুক্তি চাইতে পারো না, তুমি হারাম রুজি করে আমি আল্লাহর কাছে রোগ মুক্তি চাইতে পারো না, তুমি হারাম রুজি করে আমি আল্লাহর কাছে অভাব মুক্তি চাইতে পারো না, তোমার ইমান ঠিক করে আমাকে ডাকো, চাওয়া মাত্রই পাইবা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ এই কথা তাকে বলে দেন, যারা হারাম রুজি করে আর আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদেরকে বলে দেন যে তোমার তোমার সহায় কে আগে ঠিক করো, আমি আল্লাহ সহায় তোমার না তোমার হারাম রুজি তোমার সহায়, এটা আগে ঠিক করো, তারপরে দেখা যাবে তোমাকে দেওয়া যাবে কি না যাবে না। আল্লাহ এই কথা বলে দেওয়ার পরে এরপরেও সে হারাম রুজি ছাড়ে না, তারপরও হারাম রুজি করে, এই কারণে তার দোয়া কবুল হয় না। তখন সে আল্লাহকে আল্লাহর ব্যাপারে বলতে থাকে, আল্লাহর কাছে কত কিছু চাইলাম আল্লাহ আমাকে কিছুই দিল না। আল্লাহ বলেন, তোরে আমি সব কিছু দেব ওয়াদা করেছি, তোর কাছে শুধু একটা জিনিস চাইলাম, তুই হারাম রুজি সার, আমি যেটা চাইলাম এটা তুই আমারে দিলে না, আর তুই তুই যেটা চাইলে আমি তোরে দিলাম না। বন্দা কয়, আল্লাহ আমার কথা শুনলো না, আল্লাহ বলে তোর কথা আমি সর্বদাই শুনতে রাজি, তুই আমার কথা শুনলে না। হাদিসটা বুঝে থাকলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আমাদের দোয়া কেন কবুল হয় না, কারণ আমাদের এবাদতে গণ্ডগোল, আমরা একমাত্র আল্লাহকে আমাদের সহায় মনে করি না, একমাত্র আল্লাহকে সহায় মনে করে তার হুকুম পালন করার নাম এবাদত। কেউ যদি কোনো হারাম কাজকে নিজের সহায় মনে করে, তার এবাদতের খবর কি, এবাদত ঠিক আছে না এবাদতে গণ্ডগোল, এবাদতে গণ্ডগোল হইলে তো দোয়ায় গণ্ডগোল, দোয়ায় গণ্ডগোল হইলে কবল হইব কিভাবে। কাজী এবাদতের যেই মর্ম, দোয়ার সেই মর্ম। আমরা আল্লাহর কাছে হাত উড়ে কি বলবো, আল্লাহ তুমি ইচ্ছা হইলে আমাকে হালাল রুজির ব্যবস্থা দাও, আর না দিলেও আমার অসুবিধা নাই, আমার হারাম রুজির ব্যবস্থা আছে, এই বলবো আল্লাহর কাছে, এটাই বলবো। তাহলে বলতে হবে, আল্লাহ কোন হারাম রুজির আমার দরকার নাই, তুমি দয়া হইলে আমাকে হালাল রুজির ব্যবস্থা দাও, আমি হারাম তুমি দিলেও হালাল রুজি দিলেও আমি হারাম রুজি করব না, তুমি হালাল রুজি না দিলেও আমি হারাম রুজি করব না। তাহলে ইবাদতের মধ্যে যেমন চূড়ান্ত আনুগত্য পাওয়া গেল, দুয়ার মধ্যেও চূড়ান্ত আনুগত্য পাওয়া গেল, ইবাদতের যেই মর্ম দুয়ার সেই মর্ম। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া সকল এবাদতের মর্ম। আমরা কোথায়, আমাদের দোয়া কোথায়, হাত উঠাইয়া ইমাম সাহেবের পিছনে আল্লাহকে বলি, আল্লাহ তুমি না দিলে আর আমার উপায় নাই, আর ব্যাংক গিয়া প্রমাণ দেই তুমি না দিলেও আমার আর একটা ব্যবস্থা আছে সুদের কারবার, কয় কি আর করে কি, মুখে বলে তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, আর কাজে প্রমাণ দেয় আমার আরো উপায় আছে, হইল নাকি। কাজেই দুয়ার মর্ম আর এবাদতের মর্ম এক মর্ম, এবাদতের মর্ম কথা কি, একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কোন উপায় নাই, দুয়ারও মর্ম এটা যে আল্লাহ তুমি না দিলে আমার আর কোন উপায় নাই। বুঝে থাকলে বলুন দুই জিনিসের মর্ম এক কিনা, সকল এবাদতের মর্মই হলো আল্লাহ ছাড়া আমার আর কোন উপায় নাই, দুয়ার মর্ম এই কথাই যে আল্লাহ না দিলে আমার আর উপায় নাই। কাজেই ইবাদতের যেই মর্ম দুয়ার সেই মর্ম, বুঝাইয়া হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আদ-দুআ উমুখুল ইবাদাত, দুয়া সমস্ত ইবাদতের সারমর্ম। ইবাদতে যেই জিনিস আছে দুয়ার মধ্যে সেই জিনিস আছে, চূড়ান্ত আনুগত্য আল্লাহর দরবারে, চূড়ান্ত আনুগত্য। আমাদের আরো একটা বিষয়ে যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে। কোনদিন ভাবিও না, চিন্তাও করি না, কল্পনাও করি না। যেমন ভাবে আমাদের এবাদতে দুর্বলতা আছে, যে কারণে এবাদত আল্লাহর কাছে কবুল হয় না, যেমন ভাবে আমাদের দুয়ায় দুর্বলতা আছে, যে কারণে দুয়া আল্লাহর কাছে কবুল হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের মালিক কিনা, আমরা আল্লাহর গোলাম কিনা, এইটাও আমাদের মুখের কথা, অন্তরে এই জিনিস নাই। এটা মুখের কথা, গতানুগতিক, অন্তরে এই জিনিস নাই। বিপদে পড়লেই কয় কি অপরাধ করছিলাম, আল্লাহ আমাকে এত বড় বিপদে ফেলাইল। কাজেই এই যে কয় যে আল্লাহ আমার মালিক, আমি আল্লাহর গোলাম, এটা বুঝে শুনে কয়, এর মূল জিনিসটা আসলে তার অন্তরে নাই, গতানুগতিক ভাবে কয়, শুনে শুনে কয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ তোমাকে যা ইচ্ছা তা করবে। কি অধিকার? অধিকার এটাই, তিনি তোমার মালিক, তোমার টু শব্দ করার অধিকার নাই, কেন? তুমি তার গোলাম। এটা কি প্রাচীন যুগে যে মানুষ মানুষ মানুষকে খরিদ করে গোলাম বানাইতো, এই রকমের গোলাম নয় তো? প্রাচীনকালে কোন কোন জাতির মধ্যে এই নিয়ম ছিল, এক মানুষ আর একটা মানুষকে বাজার থেকে পয়সা দিয়ে কিনে নিল, যেই লোকটা কিনে নিল সেই লোকটা মালিক হইয়া গেল, আর যারে কিনে নিল সে গোলাম হইয়া গেল। আল্লাহ যে আমাদের মালিক আর আমরা যে আল্লাহর গোলাম, এই ধরনের গোলাম না তো? আল্লাহ কি আমাদের কিনে নিয়েছেন কারো কাছ থেকে, না নিজে বানাইছেন? কিনা আর বানানি কি একরকম? আল্লাহ নিজে আমাদের বানাইছে। যেই লোকটা বাজার থেকে গোলাম কিনে নিল, সেই লোকটা নীতিগত ভাবেই কিনা গোলামকে খোরাক পোশাক দিতে বাধ্য। ওই তখনকার যুগে, দাস প্রথার যুগে, দাস প্রথার সমাজে একজন মানুষ আরেকজন মানুষকে দাস হিসাবে কিনে নিল, তারপরও যারে দাস হিসাবে কিনে নিল তার খোরাক দিতে মালিক বাধ্য, গোলামের পোশাক দিতে মালিক বাধ্য। এটা হইল ওই ধরনের গোলাম মনিব। আল্লাহ যে আমাদের মনিব, আমরা যে আল্লাহর গোলাম, প্রথম কথা হইল আমরা আল্লাহর কিনা গোলাম নই, আমরা আল্লাহর বানানো গোলাম। দুই নম্বর কথা হইল আমার রিজিক দিতে আল্লাহ বাধ্য নন, আমি তোমারে বানাইছি, যা ইচ্ছা তা করব, আমার কাছে তোমার কোনো দাবি দেওয়া নাই, তোমারে যা কিছু দিচ্ছি সবগুলি আমার দয়া। এটা এই ধরনের গোলাম আমরা, আর এই ধরনের মনিব তিনি আমাদের। এই কথাগুলি আমরা চিন্তা করি জীবনে কতবার, আলোচনা হয় জীবনে কতবার, বুঝার চেষ্টা করি জীবনে কতবার, না করার কারণে আল্লাহর বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকে। মালিক, আল্লাহকে আসলে মালিক বুঝে শুনে মালিক বলি না, নিজেকে আল্লাহর গোলাম বুঝে শুনে গোলাম বলি না, তালে তালে বলি, শোনা শোনা শোনা বলি, গতানুগতিক ভাবে বলি। এইগুলি না বুঝার কারণে আমাদের এবাদতে গন্ডগোল থাকে, এবাদত কবুল হয় না। এইগুলি না বুঝার কারণে আমাদের দোয়ায় গন্ডগোল থাকে, দোয়া কবুল হয় না। আল্লাহ আমাদের কেমন মালিক আর আমরা আল্লাহর কেমন গোলাম, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন। খুব চমৎকার একটা ঘটনা আছে হাদিসের কিতাব আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা বিখ্যাত হাদিসের কিতাব আছে। এই হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল অত্যন্ত নেককার, সে একাধারে 500 বৎসর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দেগী করেছিল নির্বেজাল। আমাদের মতো বেজাল এবাদত করছিল না, নির্বেজাল। আমি আশা করি আমার কথা বুঝতে পারলে আপনারা টের পাবেন আমাদের এবাদতের বেজাল কোথায়। এবাদতের মানি হইল তুমি ছাড়া আমার উপায় নাই। যেই লোক আল্লাহর এবাদত এই মনোভাব নিয়ে করে যে হে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, সেই লোকও আল্লাহর নাফরমানি করার সাহস করতে পারে? যে আল্লাহর নাফরমানিও করে তার এবাদতটা ঠিক আছে না তার এবাদত বেজাল, বেজাল কবুল হবে কেন? কিন্তু ওই লোকটা আল্লাহর রসুল যে লোকটার ঘটনা বলছেন সেই লোকটা আল্লাহ আল্লাহর নির্বেজাল ইবাদত করেছে, আল্লাহকে মালিক বুঝেই মালিকের বন্দেগী করেছিল, নিজেকে গোলাম কেমন গোলাম বুঝে শুনেই আল্লাহর গোলামি করেছিল একাধারে 500 বছর, এবং তার ইবাদতটাকে নির্বিঘ্ন করার জন্য কেউ যেন তার এবাদতে কোন রকমের ডিস্টার্ব করতে না পারে এই জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে এক দ্বীপে, জনমানবহীন দ্বীপে গিয়া যেখানে কোনো মানুষ পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, বাজার নাই, রাস্তাঘাট নাই, গাড়ি ঘোড়া নাই, এমন নির্জন দ্বীপে গিয়া আল্লাহর এবাদত শুরু করলো। কেন? তার এবাদতে যেন কেউ কোনো ব্যাঘাত করতে না, কিন্তু সেখানে কোনো ফসল খাদ্য পানীয় না থাকার কারণে যখন তার পেটে কিদা লাগলো তখন তো খাদ্য সমস্যা দেখা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিল, যখন কিদা লাগে একটা ডালিম পারে খায় তার পেটের খিদা নিবারণ হয়ে যায়। সাগরের লুনা পানি দ্বীপের চতুর্দিকে আছে, পান করার মতো কোনো পানি নাই, যখন তার পানির পিপাসা হইল আল্লাহ তার কুদরতি ব্যবস্থায় দিহের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে মাটির মধ্যে মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিবে। যখন তার পিপাসা হয় তখন এক গ্লাস পানি পান করে, পিপাসা নিবারণ হয়ে যায়। আমরা তো দৈনিক কমসে কম 3 বার খানা পিনা করি, কমপক্ষে 3 বার পানি পান করি, 3 বারের কম সময় খানা পিনা করলে পেটের খিদা নিবারণ হয় না, 3 বারের কম পানি পান না করলে পিপাসা নিবারণ হয় না, শরীরের পানির চাহিদা পূরণ। তাহলে ওই লোকটা কমপক্ষে দৈনিক 3টা করে ডালিম খাইছে, কমপক্ষে কমপক্ষে 3 গ্লাস পানি খাইছে, সঠিক পরিমাণ তো হাদিসে উল্লেখ নাই, যখন ওই খিদা লাগছে তখন ওই ডালিম খাইছে, যখন ওই পেঁয়াজ লাগছে তখন ওই মিঠা পানি খাইছে, এতটুকু কথা হাদিসে উল্লেখ আছে। মরণের আগে ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ আমি যে তোমার এবাদত করি, তোমার গুলামি করি, তোমাকে সেজদা করি, এইরকম সেজদার মধ্যে যেন আমার মরণ হয়। লোকটার ঘটনা বুঝে থাকলে বলুন লোকটা আমাদের মতো বেজাল এবাদত করছিল না নির্বেজাল? দোয়া কবুল হইতে কোনো অসুবিধা আছে? সাথে সাথে দোয়া কবুল, দোয়া করলো, হে আল্লাহ তোমাকে যে সেজদা করি এমন একটা সেজদার মধ্যে যেন আমার মৃত্যু হয়, দোয়া কবুল হইয়া গেল, সেজদার মধ্যে তার মরণ। মরণের আগে আবারও আল্লাহর আরেকটা দোয়া আল্লাহর কাছে করলো, হে আল্লাহ মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যে থাকে। যেই দোয়া সেই কবুল। আমার কথা বুঝে থাকলে বলুন এই লোকটা দোয়া করা মাত্র কবুল কেন? তার এবাদত ঠিক আছে, তাহলে দোয়া কবুল হয় কোন সময়? এবাদতে গন্ডগোল থাকলে, এবাদত ঠিক থাকলে। আশা করি দোয়ার সাথে এবাদতের সম্পর্ক বুঝতে পারছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন দোয়া হইল এবাদতের সার। আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নিলেন, 500 বছর এবাদত করার পরে সেজদার মধ্যেই তার মরণ হইল, কিয়ামত পর্যন্ত তার লাশটা সেজদার মধ্যেই থাকবে। তারপর কিয়ামতের মাঠে যখন জিন্দা হয়ে হাশরের মাঠে যখন দাঁড়াবে অন্যান্য মানুষের সাথে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা আমার বান্দাটাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। তখন ওই বান্দা আল্লাহকে বলবে, হে আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের নির্বেজাল এবাদত কোন কাজে লাগলো? তাহলে তার মনের মধ্যে এখনো একটু সন্দেহ রয়েছে যে আমার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আল্লাহ সহায় না আমার এবাদত সহায়, একটু ঝামেলা এখনো রয়েছে, জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ সহায় না আমার এবাদত সহায়, এইটুকু বুঝার এখনো বাকি। আর আমাদের তো জীবন বড়ই বাকি, যে আমার রিজিকের জন্য আল্লাহ সহায় না আমার হারাম রুজি সহায়, এটা তো আমরা জীবন ভরই বাকি, আর ওই লোকের মাত্র সামান্য একটু বাকি। আমার কথা বুঝে থাকলে বলেন তো, যারা হারাম রুজি করে এরা কি সত্যিই আল্লাহরে সহায় মানে মানে? এরা সুদ সহায়, ঘুষ সহায়, এরার দুকা সহায়, এরার জালিয়াতি সহায়, আল্লাহ সহায় না। মুখে মুখে কয় আল্লাহ সহায়, এগুলি দুকাবাজি। ওই লোকটা যখন আল্লাহকে বলবে হে আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের এবাদত এর ফল কি হইল? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাকে প্রশ্নের জবাব না দিয়া আবারও ফিরিস্তাকে বলবেন হে ফিরিস্তা তুমি আমার বান্দাটাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবারও তিনি জিজ্ঞাসা করবেন ও আল্লাহ আপনার দয়ায় যদি আমার বেহেশতে যেতে হয় তাহলে আমার 500 বছরের এবাদত কোন কাজে লাগলো? তখন আল্লাহ বলবেন ঠিক আছে তোমার 500 বছরের এবাদতের হিসাব মিলাইয়া যদি বেহেশতে যেতে চাও জান্নাতে যেতে চাও হিসাব মিলাও আমার কোনো আপত্তি নেই। আল্লাহ হিসাব মিলাইয়া বেহেশতে যাইতে বলছিলেন না বিনা হিসাবে আল্লাহর দয়ায় যাইতে বলছিলেন? হিসাবের ঝামেলাটা টানলো কে? নিজেই। হিসাবের ঝামেলা টানলো কে? নিজেই, নিজেই হিসাবের ঝামেলা টানলো। আল্লাহ বল ঠিক আছে আমার কোনো আপত্তি নাই, হিসাব মিলাইয়া যদি বেহেশতে যাইতে চাও আমার কোনো আপত্তি নাই, মিলাও। আরম্ভ হবে হিসাব মিলানি। হিসাব মিলাইতে গিয়া দেখা যাবে আল্লাহ যদি তার মায়ের গর্ভে জন্ম দেওয়ার সময় এইরকম দুইটা চক্ষু দয়া কইরা না দিতেন তাহলে 500 বছরের এবাদত বিক্রি কইরা একটা চক্ষু ও কোনো মার্কেটে কিনতে পাওয়া যেত না। তাহলে হিসাব মিলাইতে গিয়া ধরা পড়বে যে তার সারা জিন্দেগীর 500 বছরের বন্দেগীর দ্বারা আল্লাহর দয়ায় দেওয়া দুইটা চোখের মূল্যই হয় না। আমার কথা বুঝে থাকলে বলুন হয়? আল্লাহর দয়ায় দুইটা চক্ষু না দিলে 500 বছরের এবাদতের দ্বারা দুইটা চোখের মূল্যই হইতো? হইতো না। বিক্রেতা আর খরিদ্দার দুজনের মধ্যে যদি দাম দর এর সমঝোতা হয় না তাইলে তো বেচা কিনা হয় না। দাম দর কিছু বেশ কম হইলেও উভয় পক্ষ যদি মান্যা নেয় বেচা কিনা হয়। ধরেন একটা কথার কথা, আপনি একটা কলম বিক্রি করবেন আমার কাছে 10 টাকায়, আমি বললাম 9 টাকা দেব। আপনি যদি বলেন আমি 9 টাকায় বিক্রি করব না, হবে বেচা কিনা? আপনি যদি বলেন আমার কলমের মূল্য 10 টাকাই, আমি দয়া করে 1 টাকার দাবি ছেড়ে দিলাম, তখন তো হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলবেন তোমার 500 বছরের বন্দেগীর দ্বারা আমার দেওয়া দুইটা চোখের দাম হয় না, আমি মেনে নিলাম, হইল। মানে নিলে তো আর কোনো বাধা নাই। আল্লাহ বলবেন আমি মানলাম, আমার দেওয়া আমার দয়ায় দেওয়া দুটি চোখের মূল্য আমি পাইলাম তোমার কাছে 500 বছরের এবাদত, যদিও হয় না আমি মেনে নিলাম, হইল। এখন বলো আমার দেওয়া দুইটা কানের দাম দিবে কে? এখন বলো আমার দেওয়া নাকের দুইটা ছিদ্রের দাম দিবে কে? আমি যদি 1 মিনিটের জন্য নাকের দুইটা ছিদ্র বন্ধ করে দিতাম তখন তোমার কি হয় তো? আমার দেওয়া দুইটা হাতের দাম দিবে কে? আমার দেওয়া দুইটা হাতের দ্বারা তুমি জীবনে কি পরিমাণ উপকার পাইছ? আমার দানে পাওয়া দুইটা পায়ের দাম দিবে কে? আমার দেওয়া 20টা আঙ্গুলের দাম দিবে কে? আমার দেওয়া 32টা দাঁতের দাম দিবে কে? আর 500 বছরে কত লক্ষ কোটি ডালিম খাইছো সেইগুলির দাম দিবে কে? 500 বছরে কত লক্ষ কোটি গ্লাস পানি পান করছো সেইগুলির দাম দিবে কে? তখন বান্দা লাজওয়াব হয়ে যাবে, আর জবাব দিতে পারবে না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ যদি কোনো বান্দাকে প্রশ্ন করে বসেন এই বান্দার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। আর যদি হাসরের মাঠে আল্লাহ বান্দা কোনো বান্দাকে বলেন তোমাকে আমি দয়া করে মাফ করে দিলাম তারই শুধু রক্ষা আছে। যারে বলবেন তোমারে দয়া করে মাফ করে দিলাম তারই শুধু রক্ষা, যারে প্রশ্ন করে বসবেন এমন কাজ কেন করলে বলো এই লোকের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। যখন আল্লাহ তারে জিজ্ঞেস করবেন আমার এইগুলির দাম দিবে কে, বন্দা লাজবাব হয়ে যায়। তখন আল্লাহর বিধান মতো কই যাওয়ার যোগ্য হইল, সাব্যস্ত হইল জাহান্নামে। ওই সেই ফিরিস্তা কি আল্লাহ বলবেন, ও ফিরিস্তা আমার বন্দা আমার ঋণ পরিশোধ করতে পারে না, এইটাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হুকুমে ফিরিস্তা তাকে টানা হেসলা কইরা জাহান্নামে নিয়ে রওনা হইবেন। জাহান্নামে কি মানুষে খুশি হইয়াই যাবে না, জবরদস্তি নেওয়া হবে, জবরদস্তি টানা হেসলা করে নিয়ে রওনা হবে। চিৎকার দিয়া বলতে থাকবে হে আল্লাহ তুমি দয়া করেই আমাকে জান্নাতে দিয়া দাও, হে আল্লাহ তুমি দয়া করেই আমাকে জান্নাতে দিয়া দাও। তখন আল্লাহ ফিরিস্তাকে বলবেন থামো, সে বুঝতে পারছে মালিক কারে কয় আর গুলাম কারে কয়। আপনারাও কিছু বুঝলেন কিনা, মালিক কারে কয় আর গুলাম কারে কয়। এবার বলেন তো আমরা মালিক রে কি পরিমাণ মালিক মনে করি আর নিজের কি পরিমাণ গুলাম মনে করি। আমাদের এই ইয়াকিন, আমাদের এই বিশ্বাস, আমাদের এই চিন্তা চেতনা, আমাদের এই ধ্যান ধারণার মধ্যে যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে, যে কারণে আমরা গুলামির মতো গুলামি করি না, বন্দেগীর মতো বন্দেগী করি না, এবাদতের মতো এবাদত করি না, যা করি তালে তালে তালে তালে রোজা রাখি, তালে তালে নামাজ পড়ি, তালে তালে হজ করি, তালে তালে জাকাত দিই। আল্লাহ যে আমার মালিক, আমি যে আল্লাহর গুলাম, এটা অনুভূতির অভাব। এই এবাদতে গন্ডগোল হওয়ার কারণে এবাদত যেমন নির্বেজাল নয়, দোয়াও আমাদের নির্বেজাল নয়। জীবন ভর নামাজ বন্দেগী করি, জীবন ভর দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না। ঘটনা কি, আমি তো বাসা বাসা অবস্থায় করি, আমি তো তার গভীরে যাই না। এই জন্য হাদিস শরীফে যে আল্লাহর রাসূল বললেন দোয়া সমস্ত এবাদতের সার, বুঝতে গেলে আগেই বুঝে নিতে হবে এবাদতের মূল জিনিসটা কি, তখন বুঝে আসবে দোয়া কিভাবে এবাদতের সার হইল। তাই আমাদেরকে পরিষ্কার ভাবে বিষয়টা বুঝে, এই সুরার নাম যেহেতু আল্লাহ বলেছেন সুরায়ে দোয়া, আর হাদিস শরীফে রাসূল দোয়াকে বলেছেন এবাদতের সার, দোয়া কিভাবে এবাদতের সার হইল সেটাও যদি বুঝি না তাহলে এই সুরার নামটা বুঝবো কিভাবে। সুরার নাম তো সুরায়ে দোয়া, কাজেই এবাদতের হাকিকত বুঝে যদি এবাদত করি তখন আমার দোয়া হবে এবাদতের সার, সেই দোয়া কবুল না হয়ে যায় না, সেই দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো বান্দা আমাকে যে কোনো সময় ডাকে সাথে সাথে জবাব দেই, যত বড় পাপিষ্ঠ বান্দা হোক আমাকে ডাকা মাত্র আমি জবাব দেই। আপনাদের জানা মতো ফেরাউন খুব ছোট পাপিষ্ঠ ছিল না, জঘন্যতম পাপিষ্ঠ ছিল। ফেরাউন কত বড় ভাবিষ্ট ছিল একটা উদাহরণ দিচ্ছি শুনে, মুফাসসিরিনে কেরাম লেখেন পৃথিবীর বুকে সর্বপ্রথম পুরা ইটের দ্বারা উঁচু টাওয়ার নির্মাণ করেছিল ফেরাউন, এর আগে ইট ফুরিয়া টাওয়ার নির্মাণ আর কেউ করে নাই। সর্বপ্রথম পুরা ইটের দ্বারা উঁচু টাওয়ার নির্মাণ করেছিল ফেরাউন, তার হামান প্রধানমন্ত্রী হামানকে নির্দেশ দিয়েছিল উঁচু টাওয়ার তৈরি করার জন্য ঈদ পুরে। হামান ফেরাউনের প্রধানমন্ত্রী হামান পুরা ইটের দ্বারা এত উঁচু টাওয়ার নির্মাণ করল, টাওয়ারের নিচের থেকে উপরের দিকে টাওয়ারের চূড়ায় চাইলে এমন ভাবে চাইতে হইতো যে টুফিওয়ালা চাইলে মাথার টুফি পরে যেত। সেই টাওয়ারের চূড়ায় আরোহণ করলো ফেরাউন তীর ধনুক নিয়ে, তীর ধনুক নিয়ে চূড়ায় আরোহণ করে আল্লাহকে টার্গেট করে তীর নিক্ষেপ করল। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফিরিস্তাকে বলে দিলেন তীর যখন শেষ সীমা লাগাল না ভাই আবার নিচের দিকে যাবে না লাগাল পাবে, তীর যখন আবার নিচের দিকে যাবে তখন তীরের মধ্যে তুমি একটু রক্ত মাখাইয়া দিবা। আল্লাহর হুকুমে ফিরিস্তা ফেরাউনের নিক্ষিপ্ত তীরের মধ্যে একটু রক্ত মাখাইয়া দিলে, রক্ত মাখা তীর ফিরত আসার পরে এই তীরের রক্ত দেখাইয়া মূসা আলাইহিস সালামকে আর দেশের সমস্ত মানুষকে বলল, এই দেখো পরিষ্কার হয়ে গেল আজকে থেকে আসমানওয়ালা খোদাকে আমি হত্যা করে ফেলেছি, আজকের থেকে আমি ছাড়া আর কোন খোদা নাই। এখন বুঝেন ফাফটা কত বড়, আন্দাজ হইল কিনা ফেরাউন কত বড় ভাবিষ্ট। এই ফেরাউন একদিন জঙ্গলে গিয়া আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে ফেলেছে। এত বড় ভাবিষ্ট কিন্তু আল্লাহরে যখন ডাক দিল আল্লাহ সাথে সাথে জবাব দিল। জঙ্গলে গিয়া দোয়া করলো কেন, কি দোয়া করলো, কিভাবে কবুল হইল, এটা আমার আলোচ্য বিষয় নয়, কথায় কথায় আসলো, এই জন্য আপনাদের কৌতূহল বাকি থাকবে, এই জন্য একটু আবার দিচ্ছি ঘটনাটাকে। ঘটনাটা হইল যখন সে আসমানের মালিক খোদারে হত্যার ঘোষণা দিয়া একমাত্র নিজেকেই খোদা হওয়ার দাবি ঘোষণা করলো সারা দেশে, সারা দেশের মানুষ তাকে এক বাক্যে মেনে নিল, হ্যাঁ আপনি আমাদের রাজাও আপনি আমাদের খোদাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে এবার তোমার পাপ চরম সীমায় গেছে, এখন তোমাকে আমার বুঝাতে হবে খোদা কাকে বলে। মিশরের যেই নদীর পানির দ্বারা মিশরবাসী কৃষকদের কৃষিকাজ চলত, নদীর পানিকে আল্লাহ আদেশ করলেন শুকাইয়া যাও, নদীর সমস্ত পানি শুকাইয়া গেল। সারা দেশের কৃষকরা এবার তাদের মনোনীত খোদার বাড়িতে আসলো, খোদার দরবারে এসে বলল, খোদা আপনি যে খোদা দাবি করলেন আমরা তো কোনো বেটু দিছি না, আমরা তো বুট দিয়েছি, বেটু না বুট, বেটু দিল না বুট দিল, বুট দিয়েছি, এখন যে আমাদের নদী শুকাইয়ে গেল পানি নাই কৃষিকাজ চলে না এখন কি করবো, আপনি পানি দেন, এখন যদি খোদা বলে আমার পানি দেওয়ার ক্ষমতা নাই, বুট থাকবে না বেটু আসবে, এই জন্য পানি দেওয়ার ক্ষমতা নাই স্বীকার করে না, বলে ঠিক আছে পানি দেব, তোমরা যার যার বাড়িতে যাও, তোমরা পানি পাইলেই তো হয়, এখানে ঝামেলা করছো কেন, বাড়িতে যাও পানি পাবে। বস লোকেরা বন্দারা মনে সান্ত্বনা নিয়ে বাড়িতে চলে গেল, কিন্তু খোদার মনে তো শান্তি নেই, পানি দেওয়ার মালিক তো আমি না, এরা কোনো রকম এদেরকে বিদায় দিলাম, পানি দেওয়ার মালিক তো আমি না, কাজেই পানি দেওয়ার মালিক আসল খোদার সাথে আমার কম্প্রোমাইজ করতে হবে, কারণ আসল খোদার সাথে কম্প্রোমাইজ করবো নিজের সিংহাসনে বসে, সিংহাসন ত্যাগ করলো জঙ্গলে গেল যে আসল খোদার দরবারে সেজদায় পড়লো, সেজদায় পড়া বলে হে আল্লাহ আসলে তো আমি খোদা না, খোদা তো তুমি, আমি মানুষের কাছে দাবি করে বসেছি দুনিয়াতে আমার বাহাদুরিটা তুমি ঠিক রেখে দাও, দয়া করে তুমি নদীটা পানিতে ভরে দাও, লোকেরা মনে করুক আমি পানি দিছি আমি খোদা, কিন্তু এই বাটপাড়িটা কেন করলাম এটার বিচার তুমি মরণের ঘরে ইচ্ছা মতো করে নিও, নানা হাসবেন কোন সমস্ত ভাবিষ্টরা মনে মনে এটাই ভাবে যে মরণের ঘরে যা হবার হবে, আমি দুনিয়ার মজা লুটে নি আগে, শুধু ফেরাউনের কথা শুনে হাসবো কেন, প্রত্যেকটা ভাবিষ্ট মনে মনে এইটাই ভাবে আমি জিনা কইরা লই পরকালে যা হবার হবে, আমি খুন খারাপি কইরা লই পরকালে যা হবার হবে, আমি হারাম রুজি কইরা লই দুনিয়াতে পরকালে যা হবার হবে, আমি দুনিয়াতে রং তামাশা যা করার করে নেই পরকালে যাওয়া হবে, একই তো গতি ফেরাউনের, যেই যেই চিন্তাধারা সমস্ত পাপিষ্টদের একই চিন্তাধারা, কারো কারো ভাব বড় কারো ভাব ছোট চিন্তাধারা এক। এই দোয়া করার পর আল্লাহকে সেজদাতে গিয়া জঙ্গলে গিয়া আল্লাহর কাছে দোয়া করল, কিন্তু দোয়া কবুল হইল কিনা এই ব্যাপারে এখনো সন্দেহ রইল তার, তার সন্দেহটা আল্লাহ দূর করে দিলেন। এর আগে আল্লাহর একটা ঘটনা ঘটাইলেন, সেজদা থেকে উঠার পর সর্বশেষ পাহাড়ের চূড়ার থেকে যখন নামবে তখন আল্লাহ জিব্রিল ফিরিশতাকে একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে তার কাছে আসতে বললেন। আল্লাহর আদেশে জিব্রিল ফিরিশতা একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে পাহাড়ের চূড়ার থেকে নামার আগে বলে, মহারাজ আমাকে একটা আমার একটা বিচার। অত্যন্ত রাগান্বিত হইয়া বলল, জঙ্গলে কি বিচারের জায়গা, তোমার বাড়ি কোথায়? আমি যখন ইজলাসে বসি তখন যাবে বিচারের জন্য। বলতে না বলতেই সেই নদীর দিকে চেয়ে দেখে নদী পানিতে ভরপুর হয়ে গেছে, নদী পানিতে ভরা। বুঝে থাকলে বলুন তো, তাহলে কি প্রমাণ হইল? দোয়া কবুল। আল্লাহ বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যত বড় পাপিষ্ট হোক আমাকে যখন ডাকে তখনই জবাব দিই, যখন ডাকে তখনই জবাব দিই। যখন দেখলো নদী পানিতে ভরপুর, তার সব টেনশন দূর হইয়া গেল। সাথে সাথে আবার ওই লোকটাকে বলে, বল তোর কি বিচার, আগে কি ছিল জঙ্গলে কি বিচারের জায়গা, এখন কয় বল তোর কি বিচার। আগে কেন অস্বীকার করলো, টেনশন ছিল আল্লাহ দোয়া কবুল করলো কিনা, এখন কেন জঙ্গলেই বলে তোর কি বিচার, টেনশন নাই আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। তবে এই দোয়া কবুল হইছে আল্লাহর গুলামি চিরকালের জন্য স্বীকার করে নেওয়ার কারণে নয়, শুধু দুনিয়ার জীবনে আল্লাহর গুলামি স্বীকার করে নেওয়ার জন্য, আখেরাতে আখেরাতের জন্য নয়। দুনিয়ার স্বার্থে আল্লাহর কাছে দোয়া করেছে, আখেরাতের স্বার্থে নয়। মুমিনের দোয়া এইরকম হতে পারে। যখন বলল বল তোর কি বিচার, লোকটা বলে বিচার আর কিছু নয়, একটা গুলামের ব্যাপারে আমার একটা বিচার আপনার দরবারে। কি বিচার? কয় গুলামটা মনিবকে মনিব মানে না, নিজেকেই মনিব দাবি করে, এই এমন একটা গুলামের বিচার, একটা গুলামের বিচার নিয়ে আসছি আপনার দরবারে। গুলামি কি করে তোরে? আরে গুলামি কি করে, মনিব রে মনিব মানে না, নিজের মনিব দাবি করে, কয় এত বড় নিমক হারাম গুলাম, নদীতে চুবাইয়া মারা স্যার আর কোন বিচার নাই। ধন্যবাদ মহারাজ, আপনার বিচারে আমার আত্মাটা জুড়াইল, দয়া করে একটু লিখে দেন। বলে সাথে সাথে কাগজ কলম ধরে দিল, ফেরাউন নিজের হাতে লেখে, যেই গুলাম মনিব রে মনিব মানে না, নিজেকে মনিব মনে করে, তাকে দরিয়ার পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোনো বিচার নাই, লিখে দস্তখত দিয়ে চলে গেল। লুকটা লুকটার হতে চলে গেল ফেরাউন তার সিংহাসনে চলে গেল। শেষ পর্যন্ত যখন নদীর পানিতে নাখানি চুবানি খাইতেছিল মরণ কালে, বলতেছিল চিৎকার দিয়া, আমি মালিক নই, আসমান জমিনের মালিক এই মালিক, এতদিনে বুঝে আসছে মালিক কারে কয়, আমি মালিক নই, আসমান জমিনের মালিক এই মালিক, জিব্রিল ফিরিশতা ওই তার হাতের লেখা বিচারের রায় কাগজটা দেখায় বলে, দেখ এটা কার লেখা, দেখে বলে এটা তো আমার হাতের লেখা দেখা যায়। জিব্রিল বলে, তোর ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তোর রায় মতো আজকে থেকে তোর বিচার শুরু হইল, এই সবগুলি বলা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এই কথাটা বলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত বড় পাপিষ্টই আমার কাছে আমাকে ডাকুক না কেন, আমি ডাকা মাত্র জবাব দেই, যত বড় পাপিষ্টই আমাকে ডাকুক না কেন, আমি ডাকা মাত্র জবাব দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মতো পাপিষ্ট জঙ্গলে গিয়া যখন আল্লাহরে ডাকলো, আল্লাহ জবাব দিলেন, যা চাইল তা দিয়া দিলেন, তবে তার চাওয়াটা ভুল পদ্ধতিতে চাওয়া হলো। দুনিয়াতে আমার বাহাদুরি ঠিক রাখো আর পরকালে ইচ্ছা মতো বিচার করিও, এইরকম চাওয়া কোনো মুমিনের হতে পারে না, এই ধরনের চাওয়া কোনো মুমিনের হতে পারে না। এই জন্য মুমিনের চাওয়াতে থাকবে, হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো সহায় নাই, এবাদতের মূল যেই কথা তুমি ছাড়া আমার আর কোনো সহায় নাই, দুয়ারও সেই কথা তুমি ছাড়া আমার আর কোনো সহায় নাই। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, দোয়া সকল এবাদতের সার। আশা করি বিষয় বুঝতে পেরেছিলাম তারা। দোয়া এবাদতের সার কিভাবে? আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করা হয়, এবাদতের মধ্যেও আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করা হয় দোয়ার মধ্যেও। তাহলে দুই জিনিসের মর্ম এক, দুই জিনিসের মর্ম এক। এই দোয়া সূরাতুল ফাতিহার ভিতরে করা হয়, এই জন্য আল্লাহ এই সূরাকে সূরায়ে দোয়া সূরাতুদ দোয়া দোয়ার সূরা নামে নামকরণ করেছে। সূরায়ে ফাতিহার ভিতরে কিভাবে দোয়া করা হয় এর একটা নিয়ম পদ্ধতিও আল্লাহ এই সূরার ভিতরে শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ এই সূরার আরেক নামকরণ করেছেন তালিমুল মাসআলা। তালিমুল মাসআলা কথার অর্থ হলো দোয়া করার নিয়ম পদ্ধতি, দোয়ার সিস্টেম। এই সূরার ভিতরে আল্লাহ দোয়ার সিস্টেম শিক্ষা দিয়েছেন, এই কারণে এক নাম সূরায়ে তালিমুল মাসআলা। এই সূরার ভিতরে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, এই জন্য এক নাম সূরায়ে দোয়া। আর দোয়ার সিস্টেমও আল্লাহ এই সূরার ভিতরে শিক্ষা দিয়েছেন, এই জন্য এই সূরার আরেক নাম দোয়ার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার সূরা। আমরা এবার বোঝার চেষ্টা করি এই সূরার ভিতরে আল্লাহ বান্দাকে দোয়া করার সিস্টেমটা কি শিক্ষা দিয়েছেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। এই আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন যার কাছে দোয়া করবে তুমি আগে তার প্রশংসা করো, আগে তার প্রশংসা করো। দ্বিতীয় আয়াত হলো আর রহমানির রহিম, আল্লাহ অত্যন্ত মেহরবান অতিশয় দয়ালু। এই আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন যার কাছে দোয়া করবে তার গুণগান গাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে প্রশংসা করা হইল, আর রহমানির রহিমের ভিতরে গুণগান গাওয়া হইল। তৃতীয় আয়াতে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হাশরের দিনের মালিক, আর দুনিয়ার মালিক না। কি বলেন আল্লাহ হাশরের? আচ্ছা মালিক ইয়াউমিদ্দিন আয়াতের তর্জমা কি আরো শুনেছেন কোনদিন, পাইছেন কোন বই পুস্তকে? হাশরের কিয়ামতের দিনের মালিক যে আল্লাহ, না পাইছেন? না পাইছেন? মালিক ইয়াউমিদ্দিন এর অর্থই হইল কিয়ামতের দিনের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক কে? তাহলে শুধু কিয়ামতের দিনের মালিক বলা হলো কেন, সব কিছুর মালিক আল্লাহ, এই কথাটা বললেই তো কথাটা পরিষ্কার হয়ে যেত। জি একমাত্র তো সব ক্ষেত্রে, হাসরের দিনের একমাত্র মালিক আল্লাহ, দুনিয়ার সবকিছুর একমাত্র মালিক আল্লাহ। তাহলে শুধু হাসরের দিনের মালিক বলেন কেন, দুনিয়ার কথা বলেন না কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন দুনিয়াতে কিছু মানুষ কিছু জিনিস পাইয়া নিজেকেও মালিক মনে করে, কিছু মানুষ কিছু জিনিস পাইয়া নিজেকেও মালিক মনে করে, প্রকৃত মালিক নয়, এটা বুক দখলের অধিকারী মাত্র। আমার গায়ের যা আমার মালিক না, আল্লাহ আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। আমি যদি গায়ের জামাটা এখনই খুলে আগুন দিয়ে পুড়াইয়া দেই আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? আমি মালিক হইয়া থাকলে যা মনে চায় তা করবো, আর একজনকে জবাব দেবো কেন? এই হইল আমি মালিক আর আল্লাহ মালিকে বেশ কম, বুঝলেন কিনা দেখেন। আল্লাহ যদি আসমান জমিন এই মুহূর্তে ধ্বংস করে দেন, কেন এই বিশাল আসমানগুলি ধ্বংস করে দিলে জবাব দিতে হবে? তার নাম হইল মালিক। আমি যদি আমার গায়ের জামাটা আগুন দিয়ে ফুরাইয়ে দেই তবুও মালিকের কাছে জবাব দিতে হবে, এটা ফুরাইয়ে দিবার জন্য তোমাকে দিছিলাম না, ব্যবহার করার জন্য দিছিলাম, ফুরাইয়া দিলা কেন? এটার নাম আসলে মালিক এই না। দুনিয়াতে যেহেতু অনেকে বুক দখলের পারমিশন পাইয়া মালিক মনে করে, হাসরের মাঠে এই রকম কেউ মালিক মনেও করবে না। হাসরের মাঠে প্রতিটি মানুষ মর্মে মর্মে হারে হারে বুঝতে পারবে মালিক কাকে বলে। দুনিয়াতে বুঝে না অনেকে, দুনিয়াতে অনেকে মনে করে আমার গড়ের মালিক আমি, গড়টা ধ্বংস করিয়া দেখো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে কিনা। দুনিয়াতে অনেকে মনে করে আমার ধন সম্পদের মালিক আমি, ধন সম্পদ গুলি ধ্বংস করিয়া দেখো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে কিনা। দুনিয়াতে অনেকে মনে করে আমার জমিনের মালিক আমি, জমিন অপব্যবহার করে দেখো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে কিনা। কাজেই দুনিয়াতে অনেকে মালিক না হইয়া বুক দখলের অধিকার পাইয়াও নিজেকে মালিক মনে করে, কিন্তু হাশরের মাঠে কেউ বিন্দু মাত্র একটা বালুর কণার মালিক মনেও করবে না, এমন অবস্থা হবে হাশরের মাঠে সমস্ত লোকের। এই তথ্য বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন বলেছেন, কিয়ামতের দিনের মালিক আল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত বান্দা বুঝতে পারবে, মর্মে মর্মে বুঝতে পারবে মালিক কাকে বলে। তাই যখন বান্দা কয় মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহকে মর্যাদা দেওয়া হইল। প্রথম আয়াতে প্রশংসা করা হইল, দ্বিতীয় আয়াতে গুণগান গাওয়া হইল, তৃতীয় আয়াতে মর্যাদা দেওয়া হইল, চতুর্থ আয়াতে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতে মালিকে আর গোলামের সম্পর্ক বর্ণনা করা হইল। আমরা হইলাম গোলাম আর আল্লাহ হইলেন আমাদের মালিক। সম্পর্ক কি বলো? মালিকের সাথে যদি তোমার কোনো কানেকশন না থাকে, তোমার সাথে যদি তোমার মতো গোলামের সাথে যদি মালিকের কোনো কানেকশন না থাকে, কোন অধিকারে তুমি চাবে আর কোন কারণে তিনি দেবেন তোমাকে? কথা বুঝতে পারেন আপনারা? কাজেই বলতে হবে দুয়ার আগে, আল্লাহর কাছে চাওয়ার আগে তোমার বলতে হবে মালিকের সাথে তোমার কানেকশনটা কি আর তোমার সাথে মালিকের কানেকশনটা কি। এই প্রশ্নের জবাব দেয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর ভিতরে। এর অর্থ হলো তিনি আমাদের মনিব আর আমি তাদের, আমি তার গোলাম। গোলামে মনিবের কাছে না চাইলে চাইবে কার কাছে? আর মনিবে যদি গোলাম রেদে না দিবে কার? এই হইল আমাদের আল্লাহর সাথে আমাদের কানেকশন সম্পর্ক। তিনি আমাদের মালিক আর আমরা তার গোলাম। গোলাম মালিক ছাড়া কারো কাছে চাইতে পারে না, আর মালিকে গোলাম ছাড়া আর কাকে দেবে? এই হইল আমাদের সাথে আল্লাহর সম্পর্ক। চতুর্থ আয়াতে আল্লাহ যে শিক্ষা দিলেন যে দোয়া করার আগে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কি বল। এই চারটা জিনিসের পরে এখন আসলো মূল দুয়ার জিনিস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগপথ দেখাও। এইটা হলো আসল দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সুযোগপথ দেখাও কোথায় যাওয়ার। যেই জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলাম, এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আবার সুযোগ সেই জান্নাতে যাওয়ার পথ আমাদেরকে দেখাও, এইটা হলো মূল দোয়া। কত নম্বর আয়াতে দোয়া? 5 নম্বর। বাকি চাইরা আয়াতে কি? দুয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া। বাকি চাইরা আয়াতে কি? দুয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া। 6 নম্বর আর 7 নম্বর আয়াতে দুয়ার সামান্য ব্যাখ্যা, দুয়ার সামান্য বিশ্লেষণ, যে আমাকে আমাদেরকে সুজাফত দেখাও। সুজাফত বলতে যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ সুজাফত, যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদের পথ সুজাপথ নয়, যারা অভিশপ্ত তাদের পথ সুজাপথ নয়, তোমার নিয়ামত প্রাপ্ত বন্দাগণের পথ সুজাপথ। অর্থাৎ 6 নম্বর আর 7 নম্বর আয়াতে দুয়া আলাদা আর কোনো কথাই নাই, শুধু 5 নম্বর আয়াতে যে দুয়াটা করা হয়েছে এই দুয়াটার ব্যাখ্যা দেওয়া হয়েছে 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে। শেষ করার পরে আমিন বলা সুন্নত, শেষ করার পরে আমিন বলা সুন্নত। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার যত নিয়ম পদ্ধতি শিক্ষা দিলেন, এর মধ্যে একটা হলো যার কাছে দোয়া করবে তার প্রশংসা করো, তার গুণ গাও, তার মর্যাদা দাও, তার সাথে তোমার সম্পর্ক বাতাও। আর একটা হলো আলহামদু শব্দের মাধ্যমে এই সূরা শুরু করা হয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন বন্দা আল্লাহর কাছে যখন দোয়া করবে আলহামদু শব্দের দ্বারা দোয়া শুরু করবে। এটা আল্লাহর শিক্ষা দেওয়া সিস্টেম, আল্লাহর শিক্ষা দেওয়া সিস্টেম মতো দোয়া করার সুন্নত তরিকা কি? কোন শব্দের দ্বারা দোয়া শুরু করা? আলহামদু শব্দের দ্বারা দোয়া শুরু করা। এই সুরার নাম ওই দুয়ার সুরা, শুরু করা হয়েছে আলহামদু শব্দের দ্বারা। কেন? বন্দাকে নিয়ম শিক্ষা দেওয়ার জন্য, যে দোয়া সুন্নত তরিকায় দোয়া করতে হইলে আলহামদু শব্দের দ্বারা দোয়া শুরু করতে হয়। আমরা অনেক সময় বেখিয়ালে আলহামদু শব্দের দ্বারা তো শুরু করিই না, আমিন আল্লাহুম্মা আমিন কইয়া দোয়া শুরু করি। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, আর আমিন অর্থ কবুল কর। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, ধর্মকে কঠিন করো না, ধর্মকে সহজ করো, মানুষকে আতঙ্কিত করো না, মানুষকে সুসংবাদ দাও। রাসূলের হাদিস মনে রাখতে হবে, হাদিসটা বুঝতে হবে। হাদিসের এক অংশ হইল ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করবা না, সাবধান। এক কথা। আরেক কথা হইল বাসসিরু, ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কিত করবা না। কিন্তু বর্তমান সমাজের মুসলমান অনেক বেশি সালাক। কেমন সালাক দেখেন, কয় হাদিসে যেহেতু আল্লাহ রসুল বলেছেন ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করবে না, তাহলে ফাজ বেলার নমাজটা পড়লেই আমার জন্য ধর্মটা কঠিন হয়, নমাজটা না পড়লেই তো সহজ হয়, আপনারা কঠিন করেন কেন? কত বড় সালাক! রসুলের হাদিস কৈত্তিকে কই নিয়ে যায়। আর কিছু সালাক মুসলমানে কয় গুনাহ করলে জাহান্নামে যাইতে হবে, এই কথাটা বললেই তো আমার আতঙ্ক লাগে, গুনাহ করলেও ব্যস্ত যাইবে, এই কথাটা বললেই তো আমি সুসংবাদ পাই, সুতরাং রসুল বলছেন আতঙ্ক লাগাইও না, সুসংবাদ দাও। কাজে সুসংবাদ দেওয়ার সিস্টেম হবে যে গুনাহ করলেও ব্যস্ত যাবে, বিনয় করলে ব্যস্ত, এইটা বললে আমার জন্য ভালো হয়। তোমার ব্যাখ্যা মতো রসুল হাদিস বলেননি, রসুল হাদিসের স্বতন্ত্র ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা কি? সেই ব্যাখ্যাটা হইল রাসূল যে বলেছেন ধর্মকে সহজ করো, কঠিন করবা না, এর মানে হলো নফল কাজ মানুষের ইচ্ছার উপর ছেড়ে দাও, করলেও বাধা দিও না, না করলেও বাধ্য করো না, এই লই ধর্মকে সহজ করার পদ্ধতি। বলেন রাসূল যে বলেছেন ধর্মরে সহজ করো, কঠিন করবে না, যে ফরজের বেলায় না নফলের বেলায়? যদি ফরজের বেলায় না লাগাই দেয় ফরজ নামাজটাও, পড়লে আমার জন্য ধর্ম কঠিন হয়, না পড়লেই আমার ধর্মটা সহজ হয়, এটা কি হাদিসের সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? এইরকম অপব্যাখ্যার পথে যাবেন না। রসুলের হাদিসের সহি ব্যাখ্যা মতো আমরা ফরজ নামাজের পরে কেউ দোয়া করলেও তাকে বাধা দিতে পারবো না, কেউ দোয়া না করলেও তাকে বাধ্য করতে পারবো না, তখন ধর্মটা সহজ হইল। কথা বুঝলেন কিনা দেখেন, আমাদের সমাজে কিন্তু উভয় পক্ষে বাড়াবাড়ি আছে, যারা করে এরা, যারা করে না এদেরকে করতে বাধ্য করতে চায়, আর যারা করে না তারা, যারা দোয়া করে এদেরকে ভুল বলতে চায়। এই ভুল বলাটা ভুল, যারা দোয়া করে এরা ভুল করে না, এরা ঠিকই করে। হাদিসে আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, হাদিসে আছে রসুল ফরজ নামাজের পরে দোয়া করছেন, হাদিসে আছে ফরজ নামাজে সাওয়ায়ে কেরামের জমাত নিয়ে আল্লাহ রসুল দোয়া করছেন। কাজেই যারা করে এদেরকে যারা ভুল বলে এরা নিজেরা ভুল, যারা করে না শরীয়তই তাদেরকে না করার পারমিশন দিছে, তারে করতে বাধ্য করাবো। কাজেই যেই কথা যেই কাজ করলে সওয়াব আছে নফল যদিও ঐচ্ছিক, এটা কোনোদিন বেদাত হতে পারে না। ফরজ নামাজের পরবর্তী দুয়ারে যারা বেদাত কয় এরা নিজেরাই বেদাত করে। গেল ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু হাদিসের ব্যাখ্যা, এবার আসলো বাশশিরু ওয়ালা তুনাফিরু হাদিসের ব্যাখ্যা কি? সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইও না। এর মানে হইল একটা লোকে যত গুনাই করুক না কেন, তোমার আর জাহান্নাম থেকে বাঁচার পথ নাই এমন কথা বলবো না। যত বড় ভবিষ্যৎ হোক, যত বড় গুনাহগার হোক, তাকে বলে দাও যথারীতি তওবা করলেই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, এইটা হইল সুসংবাদ। তুমি গুনাহ করতে থাকো ব্যস্ত যাইবা, এইটা না সুসংবাদের পদ্ধতি। সুসংবাদের পদ্ধতি হইল তুমি যত গুনাই করছো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিন বড় গুনাহ করছো, এখনো তওবা করে গুনাহ ছেড়ে দাও, আল্লাহ এখনো তোমাকে মাফ করে দেবে। বলেন সুসংবাদ দেওয়ার পদ্ধতি, তুমি গুনাহ করতে থাকো আল্লাহ মাফ করে দিবেন, না তওবা করো আল্লাহ মাফ করে দিবেন, এইটা হলো সুসংবাদ দেওয়ার পদ্ধতি। চালাকি আল্লাহর সাথে চলবে না, নবীর হাদিস নিয়ে চালাকি করলে হবে না। তওবার পদ্ধতি আছে বিভিন্ন, গুনার গুনাহ যেমন বিভিন্ন রকমের, তওবা করার পদ্ধতিও বিভিন্ন রকম। গত রমজান মাসে যে রোজা রাখলো না, তার তওবা করার পদ্ধতি কি? আগামী রমজানে রাখবে এই পর্যন্তই, না গত রমজানে যে রোজাগুলি রাখছিল না সেগুলি কাজা করতে হবে, গত রমজানে যে রোজা রাখছে না সেই রোজা কাজা না করে আগামী রমজান না, সারা জীবন রোজা রাখলেও তওবা হবে না। তাহলে যে ফরজ আমল সময় মতে করলাম না, এই ফরজ আমল কাজা না কাজা করা ছাড়া তওবা হয় না। যে ফরজ আমল সময় মতে করলাম না, শরীয়তে যেই ফরজ আদায় আমল কাজা করার বিধান দিছে সেটা কাজা না করা পর্যন্ত তওবা হয় না। গত রমজানে একটা রোজা আমি রাখি নেই, আগামী রমজান থেকে সারা জীবন বর সবগুলি রমজানের রোজা রাখলেও একটা রোজা যে আমি রাখলাম না ওইটার তওবা হবে না। কোন সময় তওবা হবে? কাজা করে। ঠিক তেমনি ভাবে জীবনের শুরুতে আমি বেশ কিছুদিন নামাজ পড়ি নেই, ফরজ নামাজ পাঁচ বেলা, যখন থেকে বুঝতে পারলাম নামাজ না পড়লে গুনাহ হয়, জাহান্নামে যেতে হবে, তখন থেকে যে নামাজ ধরলাম, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়লাম না, কিন্তু অতীতের নামাজ গুলি পড়লাম না, তবা হলো? তাইলে তবা কিভাবে হয়? তবার সিস্টেম আছে না নাই? তবার সিস্টেম আছে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। কেউ যদি কোন নামাজের সময় ঘুম ভাঙ্গে না, নামাজের রক্ত পার হয়ে যাওয়ার পরে ঘুম ভাঙ্গে, যখন ঘুম ভাঙ্গে তখনই যেন ওই নামাজটা কাজা করে নেয়। কারো যদি কোন নামাজ ভুলবশত না পড়ে থাকে, যখন স্মরণ হবে তখনই যেন নামাজটা পড়ে নেয়। বলেন, ঘুমন্ত অবস্থায় নামাজ না পড়তে পারলেও যদি কাজা করতে হয়, আল্লাহ রসুল বলেছেন, মনে না থাকা অবস্থায় নামাজ না পড়লেও যদি স্মরণ হওয়ার পরে কাজা করতে হয়, আল্লাহ রসুল বলেন, তাহলে জেনে শুনে ও কারণে যারা নামাজ পড়লো না, এদের আর কাজা করতে হবে না। মাথায় গন্ডগোল ধরলে কি মানুষের এইভাবেই ধরে? ভুলবশত আল্লাহর পাওনা দিলাম না, স্মরণ হইলে দিতে হবে, আর জেনে শুনে পাওনা দিলাম না, এটা দিতে হবে না। এটা ব্রেন ডিফেক্ট ছাড়া এমন কথা কেউ বলতে পারে না। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, মানুষের কাছে এবাদত হইল আল্লাহর পাওনা, প্রাপ্য। এবাদত বন্দেগি আমার কাছে আল্লাহর প্রাপ্য। ভুলবশত প্রাপ্যটা দিতে না পারলে স্মরণ হইলে দিতে হবে, আর জেনে শুনে না দিলে আর দিতে হবে না। এইরকম কোন বিবেকবান মানুষ বলতে পারে? কিন্তু আমাদের সমাজে কিছু লোক এমনও আছে যারা বলে যে, যেই নামাজ ইচ্ছাকৃত ভাবে পড়ছো না অনেকদিন, এটা পড়তে হবে না, যেই নামাজের কথা স্মরণ ছিল না ওইটা পড়তে হবে। এইটা কোন ধরনের কাণ্ড জ্ঞান? আপনার যে প্রাপ্য আমার কাছে ছিল মনে নাই দেওয়ার, মনে হইলে পরে দিতে হবে, আর আপনার যে প্রাপ্য আমার কাছে ছিল স্মরণ আছে ওইটা দিতে হবে না, না এটা আরো আগে দিতে হবে? ভুল যেই প্রাপ্যের কথা ভুলে গেছিল ওইটা যদি স্মরণ হইলে দিতে হয়, যে প্রাপ্য ভুলে নয় জেনে শুনে যেই প্রাপ্য দিল না ওইটা তো আরো আগে দিতে হবে। এই জন্য জেনে শুনে যেই নামাজ গুলি পড়লো না ওইগুলি আরো আগে কাজা করতে হবে, তখন হইল ওইটার তওবা। কাজেই সবগুলি বিধি বিধান শরীয়তে পরিষ্কার করে দিয়েছে। কিছু মানুষ জানে না তো জানেই না, জানে না যেটাও জানে না, এটা ভয়ঙ্কর। কেউ যদি মনে করে কোন, কেউ যদি একটা জিনিস জানে না আর মনে করে আমি জানি না, তাহলে তারে জানাই দিলেই মানবে, এই লোকটা বড় খুব ভালো। যে এই লোকটা জানে না কিন্তু বুঝে আমি জানি না, তারে জানাইলেই মানবে, এটা এত ভালো লোকটা, এটা তার জন্য তওবা করা বড় সহজ। কিন্তু যে জানে না, জানে না তো জানেই না, জানে না যেটাও জানে না, মনে করে আমি জানি, তারে কোনদিন জানানো যাবে না, মানানো যাবে না, তার ঘুম নাই, ঘুম ভাঙবে কোত্থেকে? একটা লোক বাস্তবে ঘুমাইল, বাস্তবিকই একটা লোক ঘুমন্ত, তারে এক ডাকে যদি ঘুম ভাঙে না দুই ডাকে ভাঙবে, দুই ডাকে যদি ঘুম ভাঙে না তিন ডাকে ভাঙবে, তিন ডাকে যদি ঘুম ভাঙে না ধাক্কা দিলে তো ভাঙবে। তেমনি ভাবে যে লোকটা জানে না, একবার কইলে তো জানবে, নাইলে দুইবার কইলে তো জানবে, নাইলে তিনবার কইলে তো জানবে, নাইলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলে তো জানবে। কিন্তু যেই লোকটা না জেনে অমানে করে আমি জানি, এই লোকটা হইল ওই লোকের মতো যে আসলেই ঘুমন্ত নয়, ঘুমের ভান করেছে, আসলে ঘুমে ধরছে না, ঘুমের ভঙ্গি ধরছে। হেরে ডাকলে জবাব দিব, দূরের কথা লাগতেইলেও জবাব দিবে না, কেরে জবাব দিবার লাগি বঙ্গি ধরছে না জবাব না দিবার লাগি? ঠিক তেমনি ভাবে যারা জানে না তো জানেই না, জানে না যে সেইটাও জানে না, এরারে শিখাইবার জানাইবার বুঝাইবার সংশোধন করার কোন পথ নাই, এরা ঘুমান্ত নয়, এরা ঘুমের ভঙ্গি ধারণকারী দুঃখাবাস। আশা করি এবার রসুলের হাদিসের মর্মটা বুঝতে পেরেছেন। ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করবা না, ফরজ বন্দেগির বেলায় না, নফল বন্দেগির বেলায়। বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কিত করবা না, তওবা না কইরা, হ্যাঁ যত গুনাই করুক তোমার আর মাফ নাই এই কথা বলবা না, বলো তওবা কইরা ছেড়ে দাও, আল্লাহ মাফ করে দিবে। এইটা হলো সুসংবাদ দেওয়ার সিস্টেম, সুসংবাদ দেওয়ার পদ্ধতি। পাপিষ্টদেরকে, গুনাগারদেরকে, যত বড় পাপিষ্ট হোক, যত বড় গুনাগার হোক, তারে আতঙ্ক লাগাইও না, তারে সুসংবাদ দাও। কি সুসংবাদ? গুনা করতে থাকো, আল্লাহ বেস্তে দিয়া দিবেন, না তওবা করো, আল্লাহ মাফ করে দেবেন। এইটা হলো সুসংবাদের পদ্ধতি। রসুলের হাদিসটা বুঝতে পারলে এইবার আমরা নমাজের পরের মুনাজাতের মশলাটা বুঝতে পারব। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় বহু হাদিস আছে, ফরজ নামাজের পরে আল্লাহ রসুল দোয়া করেছেন বহু হাদিস আছে, কিন্তু এটা ফরজ ওয়াজিব নয়, নফল। কি বুঝলেন? ফরজ নামাজের পরবর্তী দোয়াটা ফরজ ওয়াজিব না নফল? নফল নফল কাদের বেলায় শরীয়তের বিধান কি? করলেও বাধা নাই, না করলেও বাধা নাই। করলে যারা বাধা দেয় তারাও চরমপন্থী, না করলে যারা করতে বাধ্য করে তারাও চরমপন্থী। কথা বুঝলেন কিনা? এমন কি আমি আশা করি আপনারা জানেন, আসরের সময় সর্বমোট 8 রাকাত নামাজ আছে, 4 রাকাত ফরজ, এর আগে 4 রাকাত সুন্নত। আসরের 4 রাকাত সুন্নত যদি কেউ পড়ে না, কোনো দোষ নাই, পড়লে সওয়াব পাইব, এই যা কথা। আসরের 4 রাকাত সুন্নত কেউ না পড়লে কোনো দোষ আছে? কোনো গুনাহ আছে? কিন্তু পড়লে সওয়াব পাবে। কাজেই আসরের 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে যদি দোষারোপ করে, হে চরমপন্থী, অথবা কাউকে যদি 4 রাকাত সুন্নত পড়তে বাধ্য করে, হেও চরমপন্থী। কথা বুঝলেন কিনা? দেখেন তো, আসরের 4 রাকাত সুন্নত যে পড়ে না তারে পড়তে বাধ্য করাও চরমপন্থা, আর যে পড়ে না তারে দোষারোপ করাও চরমপন্থা। ঠিক তেমনি ভাবে ফরজ নামাজের পরের দোয়া যে করে না তারে করতে বাধ্য করলেও চরমপন্থা হবে, যে করে তারে করতে বাধা দিলেও চরমপন্থা হবে। কারণ এই দোয়াটা বেদাত নয়, এটা সওয়াব, এটা নফল, এটা সওয়াবের কাজ। ইচ্ছা হইলে করো, না হইলে না করো, কিন্তু তুমি না করলে আরেকজনে করতে বাধা দেবে কেন? তুমি চরমপন্থী। কথা বুঝলেন কিনা? দেখেন, এই গেল দোয়া সম্পর্কে আরেকটা জরুরি মশালা। আরো কিছু জরুরি মশালা আছে দোয়া সম্পর্কে। দোয়া দুই রকমের আছে, এক রকমের দোয়াতে হাত তোলা সুন্নত, আর এক রকমের দোয়াতে হাত না তোলা সুন্নত। সব রকম দোয়া এক রকম? কোন দোয়াতে হাত তোলা সুন্নত, কোন দোয়াতে হাত না তোলা সুন্নত? কোন দোয়াতে হাত তোলা সুন্নত আর কোন দোয়াতে হাত না তোলা সুন্নত, এর একটা রুল আছে, একটা নীতি আছে। নীতিটা কি? যে সমস্ত দোয়ার শব্দ এবং সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে নির্ধারিত, অমুক শব্দের দ্বারা অমুক সময় দোয়া করতে হয়, এই দোয়াগুলির মধ্যে হাত না তোলা সুন্নত। যেমন মসজিদে ঢুকবার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক শব্দগুলি আমার চয়নিত না শরীয়তের নির্ধারিত, যখন ইচ্ছা তখন করা যায় না, শুধু মসজিদে ঢুকার সময়। যে দুয়ার শব্দ নির্ধারিত, সময় নির্ধারিত, এমন দুয়াতে হাত না তোলা সুন্নত। মসজিদে ঢুকার দুয়া হাত তুলিয়া পড়া সুন্নত নয়, হাত ছাড়িয়া পড়া সুন্নত। কথা বুঝলেন কিনা? দেখেন, এই দোয়াটা পরিপূর্ণভাবে পড়লে এইভাবে পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি। কারণ মসজিদে ঢুকতে বিসমিল্লাহ বলা সুন্নত, মসজিদে ঢুকে নবীর নামে দুরূদ পড়াও সুন্নত, মসজিদে ঢুকার দোয়া পড়াও সুন্নত। এখানে তিনটা সুন্নত, একটা হলো বিসমিল্লাহ বলা, একটা হলো দুরূদ শরীফ পড়া, আর একটা হলো মসজিদে ঢুকার দোয়া পড়া। তিন সুন্নত একসাথে আদায় হয় কিভাবে? দোয়াটা এইভাবে পড়লে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এইভাবে দোয়াটা পড়লে কতটা সুন্নত একসাথে আদায় হয়? তিনটা সুন্নত একসাথে আদায় হয়, বিসমিল্লাহ বলার সুন্নত, দুরূদ পড়ার সুন্নত, মসজিদে ঢুকার দোয়া পড়ার সুন্নত। মসজিদের ভিতরে ঢুকার পরে দোয়া আছে নি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতায়ি ওয়া আমাদি, এটা মসজিদে ভিতরে ঢুকার পরের দোয়া। কোন সময় পড়বে? ঢুকলে পড়ে, এই শব্দের দ্বারা পড়বে। বুঝে থাকতে বলুন, হাত তোলা সুন্নত না না তোলা সুন্নত? না তোলা সুন্নত, হাত না উঠাইয়া পড়া সুন্নত। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আসেনি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক, শব্দ নির্ধারিত, সময় নির্ধারিত। বুঝে থাকতে বলুন, হাত তোলা সুন্নত না না তোলা সুন্নত? হাত না তোলা সুন্নত। এইভাবে মানুষের জীবনে এমন কোন কাজ নাই যে কাজে দোয়া নাই, অথচ আমাদের কোন অভ্যাস নাই, অভ্যাস নাই। জীবনে ঘুম থেকে উঠার পর সারা দিন ভর যতগুলি কাজ করি সবগুলি কাজের দোয়া আছে, আবার ঘুমানির সময়ও দোয়া আছে, কিন্তু আমরা এই দোয়াগুলির কোনো গুরুত্ব দিই না। কেন গুরুত্ব দিই না? ওই যে প্রথম দিকের কথা, মালিক রে মালিক হিসাবে আমরা চিনি না, নিজেকে গোলাম হিসাবে জানি না, নিজেকে আমরা অনেকেই মালিক হিসাবে জানি, এই জন্য দোয়া করার কোনো দরকারই মনে করি না। দোয়া করাটা একটা চূড়ান্ত গোলামি। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হইল ইবাদতের সার, দোয়া করাটাই চূড়ান্ত গোলামি। আমি ঘুম থেকে উঠার পরে কি দোয়া করব? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার মরণের পরে আবার জিন্দা করে দিয়েছেন। ঘুম অর্ধেক মরণ, ঘুম অর্ধেক মরণ, মরণ কেন? অনুভূতি থাকে না সেই জন্য। অর্ধেক কেন? প্রাণ থাকে সেই জন্য। প্রাণ বের হওয়ার মাধ্যমে যে মরণ হয় এটা হলো পরিপূর্ণ মরণ, আর ঘুম হইল অর্ধেক মরণ। আমার অর্ধেক মরণের সময় যখন আমার চেতনা লুপ্ত হইয়া গেল, আল্লাহ যদি আর জীবনে চেতনা ফিরাইয়া এনে দিতেন তখন আমার কি অবস্থা হইত? এই কথাটা যারা চিন্তা করে, এরা ঘুম থেকে জাগার পরে আল্লাহর গুলামি প্রকাশ না করিয়া ঘুম থেকে জাগার দোয়া না পড়িয়া পারে না। তাহলে ঘুম থেকে জাগিয়ে আমি দোয়া পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর, ঘুম থেকে উঠার পরে গেলাম বাথরুমে, তখন আর কোনো দোয়া নাই। ঢুকবার সময় কোন পা আগে দেব? বাম পা আগে দেব, সুন্নত। বাথরুমে ঢুকতে বাম পা আগে দেওয়া সুন্নত। আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়া সুন্নত। মুফাসসিরিন কেরাম লিখেছেন, বাথরুমে ঢুকার সময় যদি কেউ দোয়া পড়ে ঢুকে, যতক্ষণ পর্যন্ত বাথরুমের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত জিন ভূতে আসর করতে পারে না। এই দুয়ারে তো বড় একশন বাথরুমে ঢুকার দোয়া। বাথরুমে ঢুকার দোয়া ফিরে ঢুকলে জিন ভূতে আসর করতে পারে না। আর মাথা ঢাকিয়া বাথরুমে ঢুকলে সতর খুললে অশয়তানে সতর দেখে না। আপনারা কি চান আপনারা আপনাদের গুপন অঙ্গ শয়তানে দেখুক? চান তাহলে দেখবে না কোন সময় মামার মাথা আমার ঢাকা থাকে। মাথা খোলা থাকলে নারী হোক পুরুষ হোক, মাথা খোলা নিয়ে বাথরুমে ঢুকে যখন সতর খুলে তখন জিন ভূতে তার সতর দেখে। কোনটা ভালো আপনাদের জন্য? আমার সতর দেখুক শয়তানে, আমার কোনো আসর করতে পারুক শয়তানে, শয়তানের আসর থেকে বাঁচতে চাইলে ঢুকার দোয়া করতে হবে, আর আমার সতর শয়তানে না দেখুক চাইলে মাথা ডেকে ঢুকতে হবে। মাথা ডেকে পুরুষ যদি ঢুকে না তেমন একটা ক্ষতি হয় না, কিন্তু মেয়ে লোক যদি মাথা দেখে বাথরুমে ঢুকে না, মেয়ে লোক যদি দোয়া না ফিরে বাথরুমে ঢুকে, অতি সহজে জিন বুতে তারে আসর করে। বেশিরভাগ মেয়ে লোকে জিনে ধরে বুতে ধরে এই বাথরুমের এই গন্ডগুলের কারণে। বাথরুমে ঢুকার সময় দোয়া হইল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাথরুমের ভিতরে থাকা অবস্থায় কোনো দোয়া নাই, বাথরুমের ভিতরে থাকা অবস্থায় কোনো দোয়া নাই, এমন কি জিকিরও নাই, তসবিহও নাই, আল্লাহর নাম জফা নিষেধ। কেন? এটা নাফাক জায়গা, আল্লাহর নাম নাফাক জায়গায় বসে জফলে আল্লাহর সাথে বেয়াদবি হয়, এই জন্য বাথরুমের ভিতরে থাকা অবস্থায় কথা নাই, বার্তা নাই, জিকির নাই, তসবি নাই, দোয়া নাই, দুরুদ নাই, চুপ থাকতে হবে। বের হওয়ার পরে দোয়া আছে কিনা? কি দোয়া? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়ার প্রথম শব্দই গুফরানাকা, মাপ চাই আল্লাহ তোমার কাছে। কি মাপ চাও? পেশাব করে গুনাহ করছো? কি মাপ চাও? পায়খানা করে গুনাহ করছো? তাহলে মাপ চাই কি? এটা বড় তাৎপর্যপূর্ণ কথা। কি মাপ চাও? মাপ হইল এই কথা, হে আল্লাহ তুমি তো আমার মালিক, আমি তো তোমার গোলাম, তুমি যে চক্ষু দিছো, দাঁত দিছো, নাক দিছো, কান দিছো, হাত দিছো, পাও দিছো, এগুলির মূল্য আদায় করার তো কোনো উপায় নাই আমার। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন উপায় আছে? তারপরও আমার কিছুটা সাধ্য আছে কি, যতক্ষণ পর্যন্ত আমার হুশ জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্তই তোমার প্রশংসা করতে থাকার মতো সাধ্যটা আমার আছে, কিন্তু না ভাগ জায়গায় থাকার কারণে তোমার প্রশংসাটুকু করতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত টয়লেটে বসা ছিলাম ততক্ষণ পর্যন্ত সুবহানাকা বলতে পারলাম না, ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে পারলাম না, এই ত্রুটির জন্য মাফ চাই। এই কথাটা বুঝলে আর একটা কথা বোঝা সহজ হইয়া যায়, কোনটা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও। দিন 100 বার রাসূল আল্লাহর কাছে মাফ চাইছেন। তাৎপর্যটা না বোঝার কারণে অনেকে বলে গুনাহ না করলে মাফ চাইবেন কেন, কাজেই রাসূলও গুনাহগার। বুঝে থাকলে বলুন তো, আপনি কি টয়লেট থেকে বেরিয়ে যে গুফরানাকা কই আল্লাহর কাছে মাফ চাইলেন এই টয়লেট কইরা গুনাহ করার কারণে, না অন্য কোনো ব্যাপার সেভার আছে? ও তোমার বেলায় বুঝি গুনাহ ছাড়া ও মাফ চাওয়ার ব্যাপার সেভার আছে, আর রসুলের বেলায় গুনাহ ছাড়া মাফ চাওয়ার কোনো ভত নাই? ব্রেইনে যখন গন্ডগোল ধরে মুসলমানের এইভাবেই ধরে, নিজের কাজটা হইল বেগুনার কাজ তারপরেও মাফ চায়, আর নবীয়ে মাফ চাইলে কয় গুনাহ না করলে মাফ চাইলেন কেন? কোরআন শরীফের সূরা নাসর, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره. আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, এই সূরায় আল্লাহ বলেন রসুলকে, আমাদের রসুলকে বলেন ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই সমস্ত বিষয় যারা বুঝে না, নিজে নিজেই কোরআনের মুফাসসির সাজ্জা যায়, তারা বলে যে নবী গুনাহগার না হইলে আল্লাহ মাফ চাইতে বললেন কেন? নবী গুনাহগার না হইলে আল্লাহ মাফ চাইতে বললেন কেন? আপনারা কি বুঝলেন এতক্ষণে? নবী গুনাহ করেছিলেন এই জন্য আল্লাহ মাফ চাইতে বলেছেন, না অন্য কোনো ব্যাপার সেবার আছে? তুমি টয়লেট থেকে আইসো গুনাহ করছো না তারপর মাফ চাও কেন? উচিত ছিল সদা সর্বদা আল্লাহর জিকির করতাম, না ভাগ জায়গায় থাকার কারণে পারলাম না এই জন্য মাফ চাই, এটা গুনার মাফ চাওয়া নয়। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রতিদিন মর্যাদা বাড়াইতেই আছেন, বাড়াইতেই আছেন, বাড়াইতেই আছেন। প্রত্যেক দিনই দেখেন গতকালকের মর্যাদা থেকে আর আজকের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন। গতকালকে যে এই মর্যাদাটা পাইলাম না এই জন্য আল্লাহর কাছে মাফ চাই। আপনারা সহজে বুঝবেন, আপনারা সরি বলেন কিনা? একজনে একটা কথা কইল আরেকজনে শুনতে পরিষ্কার শুনছে না, কয় সরি। সরি অর্থটা কি? ক্ষমা চাই। আমি শুনতে পারলাম না, এটা আমার কি অপরাধ ক্ষমা চাই? এটা এটা অপরাধের ক্ষমা চাওয়া নয়, এটা সৌজন্যমূলক ক্ষমা চাওয়া, এটা কয় ভদ্রতার ক্ষমা চাওয়া। অপরাধ করলেও ক্ষমা চায়, ভদ্র হইলেও ক্ষমা চায়। অপরাধ করলেই শুধু ক্ষমা চায় না, ভদ্র হইলেও ক্ষমা চায়। রসুল রেজা আল্লাহ বলছেন আল্লাহর কাছে মাপ চান, অপরাধের মাপ চাওয়া না ভদ্রতার মাপ চাওয়া। এই কথাটা বুঝে না, নিজে নিজেই মুফাসসিরে কোরআন রসুলের মাপ চাওয়া দেখলেই কই গুনাহ করছে, নাহলে মাপ চাইতে কয় কেন? টয়লেট থেকে বাইরে দিয়ে হইল গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান, গেল ঘুম থেকে উঠলাম টয়লেটও গেলাম আইয়া বাইরিলাম, এরপরে কাজ কি? নাস্তা নিয়ে বসে গেলাম, টেলিভিশন নিয়ে বসে গেলাম, গান বাজনা নিয়ে বসে গেলাম, না ঘুম থেকে ওঠার পরে টয়লেটিং এর পরে আর কোন দায়িত্ব আছে? কি দায়িত্ব? উযু নামাজ, উযু নামাজ। বলেন তো উযুর বেলায় দোয়া আছে কিনা? উযুর প্রথম সর্বপ্রথম যখন দুই হাতের কবজি পর্যন্ত দোয়া হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমা। যখন কুলি করা হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা আইন্নী আলা তিলাওয়াতিল কুরআন যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যখন নাকে ফানি দেওয়া হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা আরিহনী রাইহাতাল জান্নাতি ওয়া লা তুরিহনী রাইহাতান নার। যখন মুখ দোয়া হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াউমা তাবয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ। যখন ডান হাত কোণই পর্যন্ত দোয়া হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা। যখন বাম হাত কোনোই পর্যন্ত দোয়া হয়, তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা লা তুতিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যহরি, যখন মাথা মুসা করা হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা আযিল্লানি তাহতা যিল্লি আরশিক ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিক, যখন কান মুসা করা হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা জাআলনি মিনাল লাযিনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যখন গর্দান মুসা করা হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার, যখন ডান পা দোয়া হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা সাব্বিত কদামাইয়া আলা সিরাত ইয়াউমা তাযিল্লুল আকদাম, যখন বাম পা দোয়া হয় তখনকার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহুম্মা জাআল যামবি মাগফুরাম ওয়া সাঈ মাশকুরাম ওয়া তিজারাতি লান তাবুর। এবার বলেন তো মানব জীবনের কোন কাজে দোয়া নাই? আমরা কোথায় দোয়া কোথায় খবর নাই কেন? কারণ মালিক রে মালিক হিসাবে জানি না, অনেক ক্ষেত্রে নিজেকে এই মালিক মনে করি, কি দরকার দোয়া করার? এতক্ষণ পর্যন্ত যে দোয়াগুলির উদাহরণ আপনাদের সামনে পেশ করা হল, এই দোয়াগুলির শব্দ অনির্ধারিত, সময় অনির্ধারিত, এখানে কোন পদ্ধতি সুন্নত, এই ছিল আলোচনার প্রসঙ্গ যে এই সমস্ত দোয়ার মধ্যে হাত না তোলা সুন্নত। যে সমস্ত দোয়ার সময় এবং শব্দ উভয়টা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, এমন দোয়ার মধ্যে হাত না তোলা সুন্নত। যে দোয়ার শব্দ নির্ধারিত নয় অথবা সময় নির্ধারিত নয়, শব্দ নির্ধারিত নয় অথবা সময় নির্ধারিত নয়, সেই দোয়াতে হাত তোলা সুন্নত। এবার আসেন নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরাইয়া আপনি যা ইচ্ছা দোয়া করতে পারেন, হে আল্লাহ আমার ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, আমার বাচ্চা কাচ্চারে মানুষ বানানোর তৌফিক দান করো, হে আল্লাহ আমার হালাল রুজি রোজগারের তৌফিক দান করো, হে আল্লাহ আমার শান্তি সুখ শান্তি দান করো, যা ইচ্ছা দোয়া করতে পারে। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যা ইচ্ছা যদি দোয়া করেন তাইলে হাত তোলা সুন্নত, কথা বুঝতে পারলেন কিনা? কারণ সময়টা শুধু নির্ধারিত, শব্দ নির্ধারিত নয়। কিন্তু ফরজ নামাজের সালাম ফিরানোর পর যে সমস্ত শব্দের দ্বারা রসুল দোয়া করতেন ওই সমস্ত শব্দের দ্বারা যদি দোয়া করেন তাহলে সময়টাও নির্ধারিত হইয়া যায়, শব্দগুলিও নির্ধারিত হইয়া যায়, তখন হাত না তোলা সুন্নত। পার্থক্যটা বুঝতে না ভাইরা, পার্থক্যটা বুঝতে না ভাইরা, হাত তুললে দোয়া করলেই কয় বিধাত, এটা কি জেহালত নয়? এটা কি মূর্খতা নয়? আসলে জানে না নিজে, জানে না বুঝে না নিজে, আর দোয়া দেখলেই বিদাত কইয়া বলে। আসলে শব্দের মধ্যে হাত তোলা বেদাত না, শব্দ এবং সময় উভয়টা নির্ধারিত থাকলে হাত তোলা বেদাত। হ্যাঁ, শব্দ এবং সময় উভয়টা নির্ধারিত যে ক্ষেত্রে সেক্ষেত্রে হাত তোলা বেদাত, যেখানে শব্দ নির্ধারিত নয় অথবা সময় নির্ধারিত নয় সেখানে হাত তোলা বেদাত নয়। কাজেই ফরজ নামাজের সালাম ফিরানির পরে রসুল যে দোয়াগুলি পড়তেন সেই দোয়া যদি পড়েন আপনি তাহলে সময় অনির্ধারিত, শব্দ অনির্ধারিত, ওইখানে হাত তোলা যাবে না। কিন্তু ফরজ নামাজের সালাম ফিরানির পরে আপনার জরুরতে আপনি যে কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই হাত তোলা বেদাত নয়। কাজেই যারা হাত তুলে মুনাজাত করা দেখা মাত্রই বেদাত বলে, এরা আসলে জানে না, জানে না তো জানেই না, জানে না যে তাও জানে না। কাজেই এই মুনাজাত নিয়ে যেন আমাদের মধ্যে আর যেন বাড়াবাড়ি না থাকে, আর যেন বাড়াবাড়ি না থাকে। সময় নির্ধারিত, শব্দ নির্ধারিত, সুন্নত। এখানে হাত তোলা হানাফি মজাব মতে হাত তোলা নাই। এইরকম যত কাজ নিয়ে বাড়াবাড়ি হয় আমাদের সমাজে, এর মধ্যে আর একটা কাজ নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি হয় নামাজের ভিতরে হাত তোলা নিয়ে বাড়াবাড়ি। যারা তুলে, যারা তুলে না তাদেরকে, যারা তুলে এরা কয় ভুল হতে আসে, দলিল দেয় হাদিস দিয়ে। এই হাদিস দিয়ে দলিল দেওয়ার ব্যাপারটা বর্তমান সমাজে এত বড় একটা ফেতনা হইয়া দাঁড়াইছে। হাদিস ফরার মতো শিকার মতো যোগ্যতা যাদের নাই, ছোটি বই দেখে দেখে জের জবর লাগাই দেখে দেখে কয়েকটা হাদিস মুখস্ত করিয়া হে হাদিস যা তুলে ছোটি বইয়ের মধ্যে যে কয়েকটা হাদিসের মধ্যে জের জবর লাগানো আছে এগুলির জের জবর মিঠাই দিলে সেই হাদিস গুলি ভরতেও পারবে না। অথচ আরবি রিডিং এর জের জবর ইদিল কানার লাঠি, অন্ধ লোক যেমন লাঠি ছাড়া চলতে পারে না ঠিক তেমনি ভাবে মূর্খরা জের জবর ছাড়া আরবি ভরতে পারে না, এত বড় মূর্খ। আলেমরা আরবি ভরতে জের জবর লাগে না, কথা বুঝতে পারছেন? আলেমগণে আরবি ভরতে জের জবর লাগে না, কারণ আরবি গ্রামারের সূত্র ধরে তারা জের জবর নিজেই প্রয়োগ করতে পারেন, তারে কয় আলেম। কয় হাদিসে আছে হাত তুলন, এখন হাদিসে হাত তুলন যে আছে, হাত তুলনের হাদিস শুনেন। কোন কোন হাদিসে আছে যে রসুলের যুগে নমাজের নিয়ত করার সময় একবার হাত তোলা হইতো, রুকুত যাওয়ার সময় একবার হাত তোলা হইতো, রুকুত সেজদা যাওয়ার সময় আরেকবার হাত তোলা হইতো, সেজদা থেকে উঠার আগেও হাত তোলা, উঠার পরে আরেকবার হাত তোলা হইতো, এটাও হাদিস। পরবর্তীতে নিয়ত করার সময়ের হাত তোলার বিধান বাকি রাখিয়া অন্য সময়ের হাত তোলার বিধান রহিত করে দেওয়া হইল। তাহলে এখন কি হলো, হাদিসে তো আসিল কথা ঠিক হই, এখনো রইছে না রহিত হইছে? রহিত হইছে। কাজেই রুকুতে যাইতে এবং রুকুত থেকে উঠার পরে যারা হাত তুলো তোমরা বলো হাদিসে তো আছে সেজদাতে যাইতে এবং সেজদা থেকে উঠার পরেও হাত তোলার হাদিস আছে, মানো না কেন? সেজদার বেলায় হাত তোলার হাদিস তোমরা যেই কারণে মানো না, রুকুর বেলায় হাত তোলার হাদিস আমরা সেই কারণে মানি না। কথা পরিষ্কার হইল কিনা? কাজে এইগুলি নিয়ে ফেতনা করবেন না, বাড়াবাড়ি করবেন। যারা শুধুমাত্র নিয়ত বাড়ার সময় নিয়ত করার সময় হাত তুলে অন্য সময় হাত তুলে না, তারা সত্যিকারের অর্থে সমস্ত হাদিস সামনে রেখে সমস্ত হাদিস যাচাই বাছাই করে সেই অনুপাতে আমল করে। এদেরকে যারা ভুল বলে এরা নিজেরা ভুল। দোয়া নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, হাত নিয়ে হাত তোলা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। বড়দুর হাত তোলা তো সুন্নত, হাত যদি মুঠেও একজনে তুলে না নমাজের ফরজ ওয়াজিব লঙ্ঘন হবে না, নমাজ বাতিল হবে না, বড়জুর সুন্নতের খেলাফ হবে, বড়জুর সুন্নতের খেলাফ হবে। কাজে আমি রুকুত যাইতে হাত তুললাম না, একটু সময়ের জন্য ধরে নিলাম, রুকুত যাওয়ার সময় হাত তোলা সুন্নত এখনো বাকি আছে, আসলে বাকি নাই, একটু সময়ের জন্য ধরে নিলাম রুকুত থেকে উঠার পরে হাত তোলা সুন্নত এখনো বাকি আছে, তারপরেও যদি আমি তুলি না নমাজটা বাতিল হয়ে গেল না, মাত্র সুন্নতের খেলাফ হইল, সুন্নতের খেলাফ হইল। এইগুলি নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। কোন কোন মাঝহাবে হাত রুকুতে যাওয়ার সময় উঠার পরে হাত তোলা নাই, হানাফি মাঝহাবে নাই, কোন কোন মাঝহাবে আছে। যে মাঝহাবে হাত তোলা আছে এদেরকে আপনারা হাত তুলতে বাধা দিতে যাবেন না, যে মাঝহাবে হাত তোলা নাই এদেরকে হাত তুলতে বাধ্য করবেন না। যে মাঝহাবে হাত তোলা আছে তাদেরকে বাধা দিলেও হবে বাড়াবাড়ি, যে মাঝহাবে হাত তোলা নাই তাদেরকে হাত তুলতে বাধ্য করলেও হবে বাড়াবাড়ি। কথা বুঝলেন কিনা? দেখেন গতকালকে যেখানে অনুষ্ঠান ছিল সেখানে আরেকটা কথা আমি পরিষ্কার বলে দিয়েছি, সেটা কি? হানাফি মাযহাব মতে আলহামদু ইমাম সাহেব আলহামদু সূরা পড়ে তেলাওয়াত করে শেষ করার পরে আমিন আসতে বলা উত্তম, আমিন আসতে বলা সওয়াবের কাজ। অন্য মাযহাব মতে আছে জুড়ে বলা সওয়াবের কাজ। শাফি মাযহাব মতে মুক্তাদিরা ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে শেষ করলে পরে শাফি মাযহাব মতে আমিন জুড়ে বলা সওয়াবের কাজ, হানাফি মাযহাব মতে আসতে বলা সওয়াবের কাজ। এবার বলেন যারা শাফি মাযহাব মতে নামাজ পড়ে তাদের জন্য কি আসতে বলা সওয়াবের কাজ না জুড়ে বলা সওয়াবের কাজ? আমি তার সওয়াবের কাজে বাধা দিতে যাব কেন? হানাফি মাযহাব মতে যারা নামাজ পড়ে তাদের জন্য আমিন জুড়ে বলা সওয়াবের কাজ নাকি আসতে বলা সওয়াবের কাজ? আমি তাকে তার সওয়াবের কাজে বাধা দিতে যাব কেন? এই যারা বাধার সৃষ্টি করে এরাই ফেতনাবাজ। শাফি মাযহাব মতে যারা নামাজ পড়ে তাদের মাযহাব মতে তাদেরকে নামাজ পড়তে দিন, আপনি বাধা দিবেন না, কারণ হাদিসে উল্লেখ আছে যে কোনো মাযহাব পালন করলে সওয়াব হয়, যে কোনো মাযহাব পালন করলে সব হয়, সে সবের কাজ করছে, আমি বাধা দেবো কেন? আমি তুমি যেমন সবের কাজ করলে আমার বাধা দেওয়ার অধিকার নাই, আমিও সবের কাজ করলে তোমার বাধা দেবার অধিকার নাই। এইটা হলো শান্তিপূর্ণভাবে সমাজে মুসলমান মিলে মিশে চলার ব্যবস্থা, নাকি আর এক মজাবের সবের কাজ করতে আমি বাধা দিলে এটা হবে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা, না বাধা না দিলে কেউ কাউকে মজাব মতে যে যত সবের কাজ করবে এদের কাউকে বাধা দেওয়া যাবে না। এবার আসেন ফরজ নামাজের সালাম ফিরানির পর মনে আছে কথা? রসুল যে দোয়াগুলি পড়ছিলেন সেই দোয়াগুলি পড়লে সময় নির্ধারিত হয় শব্দ, তখন হাত না তোলা সুন্নত। ফরজ নামাজের সালাম ফিরানির পরে নিজের ভাষায় দোয়া করলে শব্দ নির্ধারিত থাকে, তখন হাত তোলা সুন্নত। কথা বুঝে আসলো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই সূরাতুল ফাতিহার যে এক নাম সূরায়ে দোয়া আর এক নাম সূরায়ে তালিমিল মাসালা, এই দুইটা বিষয়, দুইটা নামের তাৎপর্য সঠিকভাবে বুঝার এবং এর শিক্ষাগুলি আমাদের জীবনে পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ফরজ নামাজের পরে দোয়া আস্তে নাকি জুড়ে করতে হবে? এটা যার যার ইচ্ছা, না আস্তে জুড়ে, আস্তে জুড়ে, এটা যার যার অবস্থা মোতাবেক। আপনি যদি মনে চায় আস্তে দোয়া করতেন আস্তে করেন, বাধা নাই। আপনি যদি মনে চায় জুড়ে করতেন জুড়ে করতে পারেন, বাধা নাই। কিন্তু আপনি জুড়ে দোয়া করতে গেলে যদি অন্য লোকের কোনো ব্যাঘাত হয় তখন আপনি এত জুড়ে দোয়া করতে পারবেন না। দোয়া বলেন, তসবি বলেন, ওজিফা বলেন, জিকির বলেন, আপনি জুড়ে করলে যদি অন্য লোকের তসবি পড়তে ব্যাঘাত হয়, কোরআন তেলাওয়াতে ব্যাঘাত হয়, ব্যাঘাত হয়, অন্য লোকের নফল নামাজ পড়তে ব্যাঘাত হয়, তাহলে আপনি জিকিরও দূরে জুড়ে পড়তে পারবেন না, দোয়াও জুড়ে করতে পারবেন না। হ্যাঁ, আপনার জিকির তসবি জিকির দোয়া দুরুদ জুড়ে পড়লে যদি অন্য কারো কোরআন তেলাওয়াতে ব্যাঘাত না হয়, অন্য কারো ঘুমে ব্যাঘাত না হয়, অন্য কারো ধর্মের কাজে ব্যাঘাত না হয়, অন্য কাজে কারো সংসারের কাজে ব্যাঘাত না হয়, দোয়া বলেন, দুরুদ বলেন, জিকির বলেন, তসবি বলেন, ওয়াজিফা বলেন, সবকিছু জুড়ে পড়া যায়। ফরজ নামাজে ইমাম আবু হানিফার মতে শুধু আত্তাহিয়াতু পরে সালাম ফিরানো যাবে কিনা? হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যদি ফরজ নামাজের আত্তাহিয়াত পরে ফিরে সালাম ফিরাইয়া লয় কোনোদিন, অগত্যা কোনোদিন, তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু সব কমবে, অভ্যাস বানায় লইলে গুনাগার হবে। কারণ আত্তাহিয়াতু পড়া শেষ করার পরে দুরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। হানাফি মাযহাব মতে দুরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। আত্তাহিয়াত ফিরা দুরুদ শরীফ না ফিরা যদি সালাম ফিরায় একদিন দুই দিন করলে সওয়াব কমাইব, অভ্যাস বানাইলে গুনাহগার হইব। কথা বুঝলেন কিনা? দেখেন, দুরুদ শরীফ না ফিরা অগত্যা কোনোদিন। ইমাম সাহেব প্রশ্ন করেছেন যে ইমামের সাথে মুসল্লিদের সম্মিলিত হবে, জি ইমাম যখন দোয়া করবেন দোয়ার পরে ইমামের সাথে মুসল্লিরা করতে পারে, মুসল্লিরা করতে পারে। হ্যাঁ, ওই যে কইলাম সময় সময় এবং শব্দ উভয়টা যদি নির্ধারিত না থাকে, এমত অবস্থায় কেউ যদি আত্মুল্লাহ দোয়া করে তার সাথে যে কোনো লোক শরীক হইয়া আমিন বলতে পারে। কথা বুঝলেন কিনা? দেখেন, যে দোয়ার মধ্যে হাত তোলা যায় এই দোয়ার মধ্যে যে কোনো লোক শরীক হওয়া, যে কোনো লোক শরীক হইতে পারে এবং শরীক হইয়া আমিন বলতে পারে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুজার আমল করার পালন করার তৌফিক দান করুক। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আমাদের এই মুবারক জলসারে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার বিভিন্ন নামের অর্থ এবং তাৎপর্য নিয়ে যা আলোচনা হইল আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, পবিত্র কোরআনের তাফসীরের উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উড়াইলাম প্রত্যেকের নেক বাসনারে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিনা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।